الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবকিছুর মালিক। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি আসমান জমিন এবং তার মধ্যে যা কিছুই আছে সবকিছুরই একচ্ছত্র মালিক। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মানব জাতিকে সঠিক পথ দেখিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে সুখের পথ, নিরাপদ জীবনের পথ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তিনি দেখিয়েছেন। আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। গত দুই সপ্তাহে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছিল পার্থিব আজাব বের কারণ, কি জন্য দুনিয়ায় পৃথিবীতে মানুষের ওপর মানব জাতির ওপর পৃথিবীতে আজাব আসে এবং তার প্রতিকার কি গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল, সে আজাব থেকে বাঁচার উপায় কি, এ সম্পর্কে বেশ কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হয়েছিল। আর তারপরেই ঘটল বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলমিনের দুনিয়াবী এক আজাব, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, যে আজাবে অনেকেই হতাহত হয়েছে। তাদের মধ্যে নিঃসন্দেহে অনেক সৎ মানুষ রয়েছেন, ইমানদার ধার্মিক মানুষ রয়েছেন, তৌহিদবাদী মানুষ রয়েছেন, যারা হয়তো শিরক করেননি, যারা বিদাত করেন না, যারা পাপ করে না, হয়তো নামাজ ছাড়ে না, যারা কাবিরা গুনাহে লিপ্ত হয় না, এরকম বেশ কিছু মানুষ অবশ্যই রয়েছে, যদিও তাদের সংখ্যা প্রত্যেক সমাজে কম, তবে সৎ লোক অবশ্যই রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদের যেন শাহাদাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে আখেরাতে সুখী করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। তার সাথে সাথে আল্লাহর কাছে আরো আরজ করি, যারা বড় শিরক করে মারা যায়নি, কাবিরা গুনাহ করে মারা গেছে, তাদের আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করে দেন। এই দুনিয়ার সাজা, দুনিয়ার শাস্তি, আজাবকে যেন আল্লাহ পাক রব্বুল তাদের কাফফারা হিসাবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক যদি অসৎ লোকদেরকেও মাফ করে দেন, সেটি আল্লাহর খাস রহমত এবং তাতে আমাদের কোনো ক্ষতি নেই। আল্লাহর কাছে আমরা দোয়া করব তাদের জন্য, সেই পাপিষ্ট গুনাহগার ফাসিকদের জন্য, যে আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে আয়াত নাজিল করলেন সূরা তাওবায়, যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী, আপনি তাদের জন্য মার্জনা কামনা করেন আর নাই করেন, আমি আল্লাহ মাফ করব না তাদেরকে। ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা, এমনকি তাদের জন্য সত্তর বার করে আপনি মোহাম্মদ রসুলুল্লাহ সৈয়দুল মুরসালিন সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও আপনি যদি সত্তর বার করে তাদের জন্য ইস্তিগফার করেন, মার্জনা কামনা করেন যে আল্লাহ এই আবদুল্লাহ বিন উবাইকে মাফ করে দাও, মদিনা মুনাফিকদেরকে মাফ করে দাও, কপটদেরকে মাফ করে দাও, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, কশ্চিনকালেও আল্লাহ তাদেরকে মাফ করবেন না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল কত শক্ত আয়াত, আল্লাহ আকবার। সত্তর বার করে নবীও যদি দোয়া করেন তাদের জন্য, শুধু মাফ করবেন না এই কথা আল্লাহ বলেন, লাই ইয়াগফির আল্লাহু লাহুম, কখনো আল্লাহ মাফ করবেন না, হতেই পারে না, অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাহমাতুল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য তিনি করুণা, অত্যন্ত দয়াশীল তিনি ছিলেন। তিনি বললেন, যদি আমি জানতাম যে আল্লাহ সত্তরের অধিক বার তাদের জন্য যদি মার্জনা কামনা করি, একাত্তর বার, বাহাত্তর বার, একশো বার যদি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, আর আল্লাহ মাফ করে দিবেন, তাহলে আমি তাদের জন্য সত্তরের বেশি, একাত্তর, বাহাত্তর বা তারও বেশি আমি তাদের জন্য দোয়া করতাম যে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ মাফ করবেন না তাদেরকে। সত্তর এখানে নির্দিষ্ট সংখ্যাকে উদ্দেশ্য করা হয়নি, উদ্দেশ্য করা হয়েছে যে বারবার সারা জীবন যদি তাদের জন্য দোয়া করতে থাকো, তবু আল্লাহ পাক মুনাফিকদেরকে মাফ করবেন না। তাই বলছে, মুশরিক যারা, যারা কবর মাজার পূজা করে মারা গেছে, যারা ওরসে ধর্ণা দিয়ে মারা গেছে, যারা এইভাবে বহু শিরক করে মারা গেছে, যারা মনে করে যে পীরেরা উদ্ধার করতে পারে, হাত ধরে জান্নাতে নিয়ে চলে যাবে, পীরেরা জান্নাতে সার্টিফিকেট দিতে পারে, এইরকম লোকের জন্য আমরা যতই দোয়া করি না কেন, নবী করিম সাল্লামের দোয়াও তো কবুল আল্লাহ করেননি, তাহলে আমাদের দোয়া আর কি কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বেনামাজি, যারা ফরজ নামাজ ত্যাগ করে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম গণ্য করেননি, সুতরাং তাদের জন্য যদি আমরা দোয়া করি, আল্লাহ কেমন করে মাফ করবেন? মাফ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে আল্লাহর কাছে আশা করবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব গুনাহগার যারা কাবিরা গুনাহ করেছে এবং তারা তোমার কাছে ক্ষমার যোগ্য, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আজকে এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই বিষয়ের উপর আলোচনা করব যে আজাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসে, এই আজাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেন মানুষকে, সতর্ক করেন। এই আজাবে পিছা যায় সৎ অসৎ সবাই, আজাব বেছে বেছে আসে না, পাশাপাশি একজন কোরআন সুন্নার অনুসারী, এক আল্লাহর ইবাদত বন্দেগীকারী আর আরেকজন কবর পূজারি, মুশরিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বেছে বেছে শুধু ওই কাফের ফাঁসে আর জালেমদের উপর আজাব আসবে, চোর ডাকাতের উপর আজাব আসবে, আর ওই নামাজি ধার্মিক আর যে ব্যক্তি শিরক বিদাত করে না তার উপর আজাব আসবে না, এমনটা হয় না। সবার উপর আজাব আসে যখন আল্লাহর এইরকম আসমানি দুর্যোগ, জমিনি দুর্যোগ, বিভিন্ন রকমের আজাব যখন এসে থাকে, যে আম আজাবগুলি ব্যাপক আকার ধারণ করে যে আজাবগুলি আসে, ব্যক্তি পর্যায়ে যে আজাবগুলি আসে, রোগবালা মুসিবত, জি, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এইরকম ধরনের যে আজাবগুলি ব্যক্তি পর্যায়ে বা পরিবার পর্যায়ে আসে, সামাজিক পর্যায়ে আসে, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস খাস আজাব ওই গুনাহগারদের উপর এসে থাকে। কিন্তু আম আজাব যেগুলি আসে সেই ক্ষেত্রে সবার উপর আজাব আসে। তবে মনে রাখতে হবে, হাদিসগুলি পরে উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা, যে সৎ লোকদের জন্য এগুলি আজাব নয়, যে বালা মুসিবতগুলি আসছে সেগুলি নেক লোক, সৎ লোক, নামাজি, তৌহিদবাদী, নবী সাল্লামের সুন্নতের অনুসারী, তাদের জন্য এগুলি আজাব নয়, সেগুলি তাদের জন্য সৌভাগ্যের কারণ, শাহাদাত ইনশাআল্লাহ তাআলা। যদিও শাহাদাতের সার্টিফিকেট নবী করিম সাল্লাম কোনো ব্যক্তিকে দিতে নিষেধ করেছেন, কারণ আমরা গায়েব জানি না যে কে শহীদ হলো না হলো, তবে আশা করা যায় আল্লাহর কাছে যে তারা শাহাদাত পাবে আল্লাহর কাছে। অসৎ লোকদের জন্য, গুনাহগার পাপিষ্ঠদের জন্য আল্লাহর আজাব, আল্লাহ পাক রব্বুল বলেন সূরা তওবার আয়াত নম্বর 126-এ ইরশাদ করেছেন যে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফী কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, তারা কি দেখে না আল্লাহ ফাক রব্বুল আলমিনের কথার ভঙ্গিমা কত সুন্দর, তারা কি দেখে না? চোখ দিয়ে দেখা, যা সামনে ঘটছে এগুলি চোখ দিয়ে দেখা, বা শুনছেন দেখার মতো, টিভিতে দেখছেন আজকালকার জামানায়, বা না দেখলেও শুনছেন এমন শোনা যে অনেক লোকে বলছে চোখে দেখার মতোই ঘটনা, অথবা অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, বিগত জামানায় কখনো প্রাচীন যুগে ঘটেছে, অনেক পুরানো কালে ঘটেছে, কিন্তু সেগুলি আপনি সেই সত্য ইতিহাস আপনি পড়েছেন শুনেছেন, সে কোরআনে কারিমের ইতিহাসই হোক আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হোক আর অন্য কোন বিশ্বস্ত সূত্রে কোন ইতিহাস উল্লেখ করা হোক কোন জাতির কোন কওমের, সেগুলি অন্তর দিয়ে দেখা, আওয়ালা ইয়ারাউন, তারা কি সেগুলি নিয়ে চিন্তা করে না? তাহলে ইয়ারাউন মানে চোখে দেখাও হয় আর অন্তর দিয়ে দেখাও হয়। তাই আল্লাহ ফাক রব্বুল আলামিন হস্তী বাহিনীর ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি যে হস্তী বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন? হস্তী বাহিনীর ঘটনা ঘটেছে আল্লাহ নবীর জন্মের বছর, তাহলে আল্লাহ নবী চোখে তো দেখেননি, অথচ আল্লাহ বলছেন আলাম তারা আপনি কি দেখেননি, তাহলে কিভাবে দেখা? এমন শুনে এমন ভাবে শোনা লোকের কাছে যে দেখার মতো, যদিও তিনি দেখেননি, অথবা অন্তর্দৃষ্টি দিয়ে গবেষণা মূলক দেখা, জি ভালো করে চিন্তা করে দেখা যে কেন এরকম হইল, হস্তী বাহিনী এত শক্তিশালী, আবরাহার সেনাবাহিনী কিভাবে ধ্বংস হলো ছোট ছোট কঙ্কর দিয়ে, এগুলো হচ্ছে গবেষণামূলক দেখা, নসিহতমূলক দেখা, উপদেশ হাসলের উদ্দেশ্যে দেখা, জি নিজে সংশোধনের উদ্দেশ্যে দেখা, যে আমি যদি এরকম করি তাহলে আমার এই অবস্থা হবে। চোরকে দুই শ্রেণীর লোক দেখে, চোর ডাকাতকে যখন গণপিটুনি দেওয়া হয় তখন দুই শ্রেণীর লোক দেখে, তামাশা দেখে দুই শ্রেণীর লোক, কিন্তু দুই রকমের লোক দেখে, এক রকমের লোক দেখে যে এই কাজ খুব ঘৃণিত কাজ, জঘন্য কাজ, আর যদি আমি এরকম করি তাহলে আমারও এরকম শাস্তি হবে, সুতরাং জীবনে এরকম কাজ করব না, সংশোধনমূলক দেখা, এক শ্রেণীর লোক এরকম দেখে, আর এক শ্রেণীর লোক তামাশা দেখে, চোর চোর চুরি করে দেখে, আরে চোরটা ধরা পড়েছে আমি পড়িনি ধরা, তাই না? সংশোধন করলো না, সে দেখলো দুজনেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আওয়ালা ইয়ারাউন, তারা কি দেখে না, অর্থাৎ বিশ্বের মানুষরা কি দেখে না, প্রত্যেক যুগের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা কি দেখে না, কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, যে তাদের উপর বিপদ আপদ আসছে প্রত্যেক বছরে একবার অথবা দুইবার, তারও বেশি, একবার অথবা তারও বেশি, মানে বারবার বিপদ আসছে প্রত্যেক বছরে, কখনো বন্যায় ডুবে যাচ্ছে, কখনো ভূমিকম্প হচ্ছে কোনো এলাকায়, কখনো সুনামি হচ্ছে, কখনো সিজার হচ্ছে, কখনো কত রকমের আজাব বালা মুসিবত আসছে, তারা কি এগুলি চোখে দেখে না? চোখের সামনে কি সুনামি দেখলেন না শুনলেন না? হ্যাঁ, ইন্দোনেশিয়া থেকে শুরু করে একবার শ্রীলঙ্কা পর্যন্ত, ভারত বাংলাদেশ সব কি সামিল করে নিল, থাইল্যান্ড ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন যে তারা কি দেখে না, আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম, প্রত্যেক বছরে তাদের উপর বিপদ আপদ আসছে, মাররাতান ও মাররাতাইন, একবার বা তারও বেশি, তাহলে এই দেখে কি করা উচিত ছিল তাদের? আল্লাহ দুইটি কথা বলেছেন, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, তারপরেও তারা তওবা করে না, ফিরেও আসে না আল্লাহর দিকে, সংশোধনও করে না আর উপদেশও নেয় না। এই আয়াত নাযিল হয়েছিল মদিনার মুনাফিকদের সম্পর্কে, যারা যখন তখন তারা কপটতা প্রকাশ করত, তাদের কপটতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে যেতেন, আর আল্লাহ তো তাদের অন্তরের অবস্থা জানছেন অন্তর্জামী, আর আল্লাহ পাক রব্বুল ওহির মাধ্যমে তাদেরকে লাঞ্ছিত করে দিতেন, যে তারা এই ষড়যন্ত্র করেছে সুতরাং তাদের সাথে এই আচরণ হোক, বারবার তারা লাঞ্ছিত হচ্ছে, বিপদ আপদে পড়ছে, তারপরেও তারা ফিরে আসতে চায় না, সংশোধন করতে চায় না, আর তারা উপদেশ নিতে চায় না যে আমাদের কেমন হওয়া উচিত। আজকে সারা বিশ্বের মুসলিমদের বিশেষ করে, কারণ তারা এই কোরআনে কারিমে বিশ্বাসের দাবি করে থাকে, অমুসলিমদেরকেও দাওয়াত যে তারাও সংশোধনের দিকে আসুক, কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার মাধ্যমে, তার শাহাদা সাক্ষ্য প্রদানের মাধ্যমে, সেই কালেমাকে সাদরে গ্রহণ করার মাধ্যমে, ইসলামকে কবুল করে নেওয়ার মাধ্যমে, তারা কি দেখতে পায় না সারা বিশ্বের মানুষ ইহুদি খ্রিস্টান হিন্দু জৈন বৌদ্ধ বেনামাজি ফাসেক কবর পূজারি মাজার পূজারি হে সারা বিশ্বের মুসলিম, তোমরা কি দেখতে পাও না যে প্রত্যেক বছরই আল্লাহ পাক রব্বুল আলামিন আজাব আসতে আছে, বারবার করে আসছে, বহু রকমের আজাব আসছে। তাহলে তোমাদের উচিত কি তবা করে ফিরে আসো আর উপদেশ না, ওয়ালা হুম ইয়াজ্জাক কারণ না তবাই করছেন আর না উপদেশ নিচ্ছেন, হয়ে গেল হয়ে গেল, দু চার দিন খবর টবর খুব দেখলেন কি হলো কোন এলাকায় কত লোক মারা গেল এই সেই, আর তারপরে যে অবস্থা ছিল সেই অবস্থাই থেকে গেল। বরং আরো সমাজে পাপ বেড়ে যাচ্ছে, বালা মুসিবত বিপদ আপদ আসার পরেও পাপের হার বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, আর কোন সংশোধন নেই মানুষের, মানুষের অন্তর মরে গেছে, ইমান সরে গেছে অন্তর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আজাব বিপদ আপদ এ কথা স্মরণে নেই অধিকাংশ মানুষের। তাই আজকালকার মানুষেরা কি বলে থাকে, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির নাকি আক্রমণ হামলা, প্রকৃতি হামলা করেছে আক্রমণ করেছে, আল্লাহকে গালি দেওয়া এটি প্রকৃতির আক্রমণ রোষ ইত্যাদি ইত্যাদি। তারপরে এত লোকের প্রাণ কেড়ে নিয়ে চলে গেল, আমাদের এক ভাই নোট করে রেখেছেন বাংলাদেশের পত্রিকায় এবং বাংলাদেশের টিভিতে যেসব কথা প্রচার করা হয়েছে, দু একটি কথা একটু শুনিয়ে দেন দেখি আমি লোকদেরকে শোনাই, যে তার মধ্যে একটি হচ্ছে যে এত লোকের প্রাণ কেড়ে নিয়ে চলে গেল, প্রাণ কেড়ে নিয়ে চলে গেল, কে কেড়ে নিয়ে গেল, হ্যাঁ এসি ডারে এসে কি করলো, এই জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এসি ডারে এসে কি করলো 2000 বেশি বা 10,000 এখন 10,000 কাছাকাছি সংখ্যা, 10,000 বেশি লোকের প্রাণ কেড়ে নিয়ে চলে গেল, জি অভিযোগ। আর কে কাড়লো, ঘূর্ণিঝড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল আল্লাহ তাআলা, আবু দাউদের শেষ হাদিস, সুনানে আবু দাউদের শেষ হাদিস এইটি, ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, কে বলছেন, আল্লাহ পাক স্বয়ং বলছেন ইউজিনি ইবনু আদম, হাদিসে কুদসি, আমাকে আদম সন্তান কষ্ট দিয়ে থাকে, কিভাবে কষ্ট দিয়ে থাকে, ইয়াসুবুদ্দাহরা, সরাসরি আল্লাহকে গালি দেয় না, কি করে তারা জামানাকে গালি দেয়, যুগকে সময়কে গালি দিয়ে থাকে, সময় সম্পর্কে অভিযোগ করে থাকে, সময়কে খারাপ কথা বলে থাকে, সময়ে কালের মধ্যে আছে বানবন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যত রকমের আজাব আপদ বিপদগুলি আসছে ভূমিকম্প ইত্যাদি, এত লোকের প্রাণ কেড়ে নিয়ে চলে গেল, প্রাণগুলি কার, আল্লাহ বলছে ইন্নাল আরদা লিল্লাহ, সবকিছু আল্লাহর, পৃথিবী আল্লাহর, ইউরে সোহা মাই আশা, আল্লাহ যাকে চাইবেন এই দেশের এই পৃথিবীর উত্তরাধিকারী বানাবেন, যাকে চাইবেন আল্লাহ রাখবেন আর যাকে চাইবেন নিয়ে নেবেন। এই জন্য বালা মুসিবত বিপদ আপদের সময় আল্লাহ কি শিখিয়েছেন, আল্লাযীনা মুসিবা, বিপদ আপদ যদি আসে কালু বল ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, তারে আমরা কার, আল্লাহ, তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, ধন সম্পদ ছিল আল্লাহর, যে বাড়িঘর ছিল আল্লাহর, দেশের গাছপালা ছিল আল্লাহর, পশু পাখি ছিল আল্লাহর, মানুষ ছিল আল্লাহর, আত্মা ছিল আল্লাহর দেওয়া, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে ফিরে গেছে, আল্লাহ সময় নির্ধারিত রেখেছেন সেই সময় তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হয়েছে, আমাদেরকে একদিন ফিরে যেতে হবে, যে অবস্থায় যে যাই না কেন একদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কথা বলেছেন আর উপদেশ নেওয়ার কথা বলেছেন। এই যে ঝড় তুফান জলোচ্ছ্বাস প্রাচীন যুগেও মানব জাতির ইতিহাসে যারা আল্লাহ দ্রোহিতা করেছে, যারা আল্লাহর দিনকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, পরকাল সম্পর্কে সন্দিহান হয়েছে, আল্লাহর সাথে শিরিক করেছে, কুফরি করেছে, জি পাপে লিপ্ত হয়েছে, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়েছে, তাদের উপর এসব আজাব এসেছে। তাদের মধ্যে একটি জাতি মূসা আলাইহিস সালামের জাতি, মূসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরাইল এবং বিশেষ করে সেই যুগের ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা, তাদের উপর বহু আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে তাদেরকে সংশোধন করতে চেয়েছিলেন, এক একটি করে আজাব পাঠিয়ে, কিন্তু তারা সংশোধন যখন হয়নি তখন বড় আজাব দিয়ে আল্লাহ ডুবিয়ে সবকে ধ্বংস করেছে। ফেরাউন এবং তার সেনাবাহিনী সবকে ডুবিয়ে আল্লাহ ধ্বংস করেছে। মহান আল্লাহ পাক ইরশাদ করেছে সূরা আরাফের আয়াত নম্বর 133-এ, ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা, সুতরাং আমি আল্লাহ পাক তাদের উপর ফেরাউন এবং ফেরাউনের দেশবাসী মিশরের লোকদের উপর আল্লাহর আজাব এসেছিল সেই জামানায়। কি পাঠিয়েছিলেন আল্লাহ? কিসের আজাব? তুফানের আজাব, ঝড় তুফানের আজাব। কোরআনে কারিমে এই তুফানের কথা আল্লাহ উল্লেখ করেছেন, জলোচ্ছ্বাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াল জারাদা, এক আজাব দিয়ে আল্লাহ পাকের সংশোধন করতে চাইলে সংশোধন হলো না, তখন আল্লাহ পাঠালেন পঙ্গপালের আজাব। ওয়াল জারাদ, এমন পঙ্গপাল বই আসলো যে দেশের ফসল পানি ফল যতগুলি আছে সব খেয়ে ফেলল, গাছপালা সব খেয়ে দুর্ভিক্ষ দেখা দিল। দেশে নেই খাদ্যদ্রব্য, ফসল নেই জমিতে, ফলমূল নেই গাছে, গাছে পাতা নেই, সব খেয়ে ফেলেছে পঙ্গপালে। ওয়াল কুম্মাল, আল্লাহ জুঁই আর উকুন পাঠিয়ে দিলেন আজাব। শরীরে জুঁই, যারা বেশি দিন গোসল করে না তাদের শরীরে দেখুন ওগুলো জুঁই হয়ে যায়, সাদা উকুন জুঁই বলে, আর মাথার উকুন তো কালো উকুন তো জানাই আছে। সে উকুনের আজাব আল্লাহ পাকের উপরে পাঠালেন এই মিশরের ফেরাউনীদের উপর, ফেরাউনের অনুসারীদের উপর। আর কি আজাব পাঠালেন? অদ্দাফাতে, ব্যাঙের আজাব। এই আজাবগুলি দিয়ে আল্লাহ সংশোধন করে একবারে মেরে দিতে চাননি, ধ্বংস করে দিতে, সমূলে বিনাশ করতে চাননি। কিছু লোক ক্ষতিগ্রস্ত হোক, কিছু লোক পরেশান হোক আর সংশোধন করে আসুক। তবা করো আর উপদেশ নাও যে এবারে তো এসছে উকুনের আজাব এসেছে, আবার আরেক আজাব সংশোধন করলে না, আরেক আজাব ব্যাঙের আজাব। কেমন ব্যাঙের আজাব? আজাব খাবার দাবার তৈরি করে রাখে, ভাত রান্না করে রেখেছে, রুটি পাকিয়ে ঢেকে রেখেছে, তরি তরকারি গোস্ত রান্না করে রেখেছে, মাছ রান্না করে রেখেছে, আর তারপরে খাবার জন্য প্রস্তুতি দস্তরখানে বসতে যাচ্ছে, খুলছে দি ব্যাঙ, জিন্দা ব্যাঙ, সব জীবিত ব্যাঙ লাফাচ্ছে, খাবে কি? অনাহারে এরকম আল্লাহর আজাব আসতে শুরু হলো। ওয়াদ্দাম, রক্তের আজাব আল্লাহ দিলেন। খাবার তৈরি করে রাখে আর খেতে বসতে যায় যেমনই, তখন দেখে জমাট বাঁধা রক্ত, আর কিছু নেই, রক্ত হয়ে গেছে খাবার, ভাত রুটি রক্ত হয়ে গেছে, তৈরি তরকারি গোস্ত মাছ সবজি সব রক্ত হয়ে গেছে। আয়াতে মুফাসসালাত, বিস্তারিত আল্লাহ নিদর্শন পাঠাইলেন তাদের উপরে এক একটা করে, একবার না কতবার আল্লাহ তার চান্স দিয়েছেন। তুফান তুফান, ঝড় তুফান আল্লাহ দিলেন। ওয়াল জারাদ, পঙ্গপাল, ওয়াদাফাদে ব্যাঙ, ওয়াদ্দাম, রক্ত, এইভাবে বিভিন্ন রকম আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে সংশোধন করতে চাইলে ফাস্তাকবারু, কিন্তু তারা অহংকার করল, সংশোধন করলো না। নমনীয় হবে, সোজা হবে না, সোজা না, আরো পাকা হতে চলল। ওয়াকানু কওমান মুজরিমিন, কারণ এরা ছিল বড়ই অপরাধী জাতি, বড়ই দুষ্ট প্রকৃতির জাতি ছিল। ওয়াকানু কওমান মুজরিমিন, তাহলে পাপিষ্ট অপরাধীর ওপর আল্লাহর আজাব এসে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নূহ আলাইহিস সালামের জাতির কথা বলেও সেখানে তুফানের কথা, এই ঝড় তুফানের কথা উল্লেখ করেছেন, এই জলোচ্ছ্বাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, সূরা আনকাবুত আয়াত নম্বর 14, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠাইলাম। ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান, তাদের মাঝে 950 বছর অবস্থান করলেন, শুধু অবস্থান না ইসলামের দাওয়াত দিয়ে দিতে থাকলেন, নবুয়ত পেয়ে নবী হওয়ার পরে 950 বছর থাকলে তাদের মাঝে। ফালাবেসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান, 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর থাকলেন। ফাখাযাহুম তুফান, যখন তারা ঈমান নিয়ে আসলো না, তাদের অধিকাংশ লোক আল্লাহকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো। ফাখাযাহুম তুফান, তখন তাদের ওপর তুফানের পাকড়াও আসলো, ঝড় তুফানের আজাব আল্লাহ পাক রব্বুল জলোচ্ছ্বাসের আজাব দিলেন। ওয়াহুম জালেমুন, এই আজাব কেন আসলো? কারণ তারা জালেম ছিল, যে কোনো পাপই হচ্ছে জালেম, আর যত বড় পাপ হবে তত বড় জালেম, আর সবচেয়ে বড় পাপ বড় গুনাহ শিরক। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে লোকমান হাকিমের ঘটনা উল্লেখ করে সূরায়ে লোকমানে ইরশাদ করেছেন, লোকমান হাকিম তার প্রিয় ছেলেকে উপদেশ দিচ্ছেন, বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, কবরে সিজদা করিও না, ফিরকে সিজদা করিও না, দুর্গা সরস্বতীকে সিজদা করিও না, জিলানি চিস্তিকে সেজদা করিও না, শাহজাল আটরসি মাইজবান্নারিতে সেজদা করিও না, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করিও না, আহ্বান করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ নিঃসন্দেহে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। শুধু জুলম না, লাযুলমুন আযীম, বড় জুলম। যখন শিরক বড় জুলম, তখন তার জন্য আযাবও আসবে, আযাবুন আযীম, ওলাহুম আযাবুন আযীম আসবে। বড় জুলম করবেন, বড় আযাব আসবে। আজকে ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এগুলি বড় জুলমের দেশ, সবচেয়ে বড় জুলম শিরক। আর এই দেশে শুধু কাফের যারা, তারাই শিরক করে না, যারা নিজেদেরকে মুসলিম বলে তাদের অধিকাংশই শিরক করে থাকে। সুতরাং আযাব এই জন্য বড় আসে। হ্যাঁ, অন্য দেশেও পাপ হয়, যেখানে পাপ সেখানে আযাব আসে, বিভিন্ন রকমের আযাব আসছে। নিরাপত্তাহীনতা, চোর ডাকাত বেড়ে যাচ্ছে, ছিনতাই রাজধানী বেড়ে যাচ্ছে, জি, বিভিন্ন রকমের পারিবারিক সমস্যা, এসব আযাব আছে। কারণ জুলম আছে, কিন্তু শিরকের জুলম নেই, বেনামাজির জুলম ব্যাপক হারে নেই, যে নামাজই পড়ে না আর মুসলমান না, এরকম নেই হয়তো। অন্য অন্য পাপের জুলম আছে, সেই জন্য তার আযাব আসছে। আপনি সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন না, বা আপনি সূক্ষ্ম দৃষ্টি রাখেন না, সেই জন্য আপনি দেখতে পান না যে আযাব আসছে। সারা পৃথিবীর প্রত্যেক জায়গায় আল্লাহর আযাব আসছে। কিন্তু যার হৃদয় রয়েছে, ইমানি হৃদয় রয়েছে, সেই ব্যক্তি তা অনুধাবন করে, বুঝতে পারে। আল্লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু আমাদের অন্তর বোধ শক্তি রাখে না, বোধ শক্তি আমাদের দুর্বল, যার ফলে আমরা বুঝি না যে আমাদের উপর আযাব আসছে। যে কোনো জায়গায় আল্লাহর আযাব আসতে আছে, কোথায় ছোট আযাব, যেহেতু ছোট জুলম আছে ছোট আযাব আসছে, মধ্যম জুলম আছে মধ্যম আযাব আসছে, অল্প জুলম আছে সেজন্য অল্প আযাব দিয়ে আল্লাহ সংশোধন করতে চাইছেন, আর যেখানে যত বড় জুলম তত বড় আযাব আসছে। আল্লাহ পাক বলছেন যে ফাখাদাহুম তুফান ওয়া হুম জালিমুন, তাদেরকে তুফান এসে ধরে নিল, তুফানের আযাব চলে আসলো, কারণ তারা ছিল জালিম। আল্লাহ পাক এইভাবে বহু জাতিকে ধ্বংস করেছেন প্রাচীন যুগে। কোরআনে কারিমে তাদের সত্য ঘটনাকে তুলে ধরা হয়েছে। সূরা হাকাই সামুদ সম্প্রদায়ের কথা আল্লাহ তুলে ধরেছেন, আদ সম্প্রদায়ের কথা তুলে ধরেছেন। সামুদ সম্প্রদায়ের কাছে কোন নবী এসেছিলেন, কে বলতে পারেন? কোন নবী এসেছে সামুদ সম্প্রদায়কে হিদায়ত করার জন্য? কোন নবী এসেছিলেন? সালেহ আলাইহিসসালাম। তারা আল্লাহকে অস্বীকার করেছিল, পরকালকে অস্বীকার করেছিল, শিরক কুফরির সাথে সাথে অন্যান্য পাপে লিপ্ত ছিল, অহংকার প্রকাশ করেছিল। আল্লাহ তাদেরকে একটি আযাব দিয়েই সমূলে বিনাশ করে দিলেন, ধ্বংস করে দিলেন। আদ সম্প্রদায় তাদের জন্য কোন নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন? হুদ আলাইহিসসালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। তারা যখন আল্লাহকে পরকালকে অস্বীকার করল, পাপে লিপ্ত হয়ে, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিলেন। এইরকমই ফিরাউনের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া, আদ এবং সামুদ সম্প্রদায় তারা মহাপ্রলয়ের দিন, পরকালকে, আখেরাতকে অস্বীকার করেছিল। আজকের মুসলিমরা ভাবতে পারে যে আমরা তো আখেরাতকে অস্বীকার করিনি। তা না নয়, আখেরাতকে অস্বীকার করেছিল, সেই জন্য আল্লাহর আযাব এসেছিল। আপনি বলুন আখেরাতে কি হবে, আখেরাতে কি হবে? হিসাব নিকাশ হবে না, বিচার হবে না, ইয়াউমুল জাযা ইয়াউমুল হিসাব নয়, ইন্নাল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের। প্রথম হিসাব কি সম্পর্কে হবে বলুন দেখি? প্রথম আগে প্রমাণ করতে হবে যে আমি মুসলিম। আপনি যদি মুসলিম প্রমাণ করেন, তাহলে তখন আপনার নামাজের হিসাব হবে। আর প্রথম যদি এই প্রমাণ হয়ে যায় আপনি কবর পূজারী, তাহলে আপনার নামাজের হিসাব নিয়ে কি হবে, লাভ কি বলুন? কবরে সেজদাকারী, আপনি আজমিরে ধর্ণা দেন, বেশি পয়সা হলে আপনি বাগদাদ শরীফ আসেন, আর অল্প পয়সা থাকলে আটরসি মাইজ ভান্ডারি যান, শাহজালালে যান, আপনি ফুরফুরাই যান, তাহলে আপনার নামাজের হিসাব নিয়ে কি হবে? মুশরিকের তো নামাজের হিসাব হবে না। ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফের শেষ রুকুতে আল্লাহ ইরশাদ করছেন যে এইরকম মুশরিকদের জন্য আমি দাঁড়ি পাল্লা কায়েমই করবো না, হিসাবের প্রশ্নে আর উঠে না, আর হিসাবের প্রয়োজন নেই। তাহলে একদিকে চলে গেলে যারা শিরিক করে মারা গেছে তাদের কথা, বাকি যারা শিরিক করেননি তাদের হিসাব শুরু হবে কাল কিয়ামতে, হাশরের মাঠে প্রথম হিসাব হবে মুসলিমদের। যারা মুসলিম প্রমাণ করে দিতে পারবেন যে আমি মুসলিম, আমি কলেমায় শিরিক করিনি, কুফরি করিনি, কলেমাকে অস্বীকার করিনি, তাদের প্রথম হিসাব কি হবে? নামাজ সম্পর্কে আবু দাউদের হাদিস, আউয়ালামা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতে সলাতুহু, বান্দার সর্বপ্রথম হিসাব হবে কিয়ামতের দিনে তার নামাজ সম্পর্কে। ফাইন সালোহাত, নামাজ যদি পাশ, সালোহাত সায়রু আমালিহি, তাহলে প্রত্যেক আমলে সে পাশ করে নেবে আশা করা যায়। ওয়াইন ফাসাদাত, নামাজে যদি ফেল করে যায় তাহলে ফাসাদাত সায়রু আমালিহি, তাহলে সমস্ত আমলে সে ফেল করবে। অন্য হাদিসে ফাকাদ খাবা ওয়া খাসারা, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে আর সে সর্বনাশ হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে বলবেন যে না, শুধু সামুদ আর আদ সম্প্রদায় ওরা কাজ্জাবাত সামুদ ও আদম বিল কারিয়া, তারা পরকালকে অস্বীকার করেছিল, হেবে নামাজি আপনার পরকালে বিশ্বাস কোথায়? যেখানে গিয়ে প্রথম সম্মুখীন হবেন নামাজের হিসাবের, যে আজকে দশই জিলকাদা চোদ্দশো আঠাশ হিজরি পাঁচ অক্ত নামাজ পড়েছিলে, প্রত্যেক দিনের যে হিসাব দিতে হবে, চিন্তা করেছেন আপনি? হেবে নামাজি ভাই বলা উচিত নাই, কারণ আল্লাহ বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস, অনেক ভাইরা অনেক বক্তারা বলে হেবে নামাজি ভাই, কেমন করে হেবে নামাজি ভাই বলছেন? আল্লাহ কি বলছেন সূরা তাওবায়, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তওবা করে যদি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দীনী ভাই, ধর্মীয় ভাই। অনেক সময় বলে অভ্যাস, হয়তো অনিচ্ছাকৃত হেবে নামাজি ভাই, খবর দেন না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানের প্রমাণ যদি করতে পারেন তাহলে ইখওয়া, এক অপরের ভাই। চিন্তা করুন যে আমার আপনার পরকালে বিশ্বাস আছে বলে দাবি করবেন, অথচ প্রথম সাবজেক্টই নেই। আপনি কলেজের অনার্সের ছাত্র আর আপনার আসল যে অনার্সের সাবজেক্ট বাংলায় অনার্স করছেন বা ইংলিশে অনার্স করছেন সেটাইতেই ফেল আপনি, তাহলে আপনি কেমন ছাত্র? হ্যাঁ, কোনোদিন আপনি অনার্স পাস করতে পারবেন? কখনো না। আল্লাহ বলছেন যে তারা অস্বীকার করেছিল। অস্বীকার করা কয়েক রকমের হয়, এক অস্বীকার করা যে আখেরাত জানি না মানি না, আর এক অস্বীকার যে আখেরাতের জন্য কোনো কাজ করি না। হ্যাঁ, আমাদের হুজুররা বলেন, বাপদাদা বলে আসছে, আর ইসলামে নাকি আছে, আজকালকার মুসলমানদের অধিকাংশ মানুষের কথা তো এরকমই না, হুজুররা তো বলেন আখেরাত পরকাল কথা আর শনি যার হিসাব নিকাশ হবে ইত্যাদি ইত্যাদি, আর অনেকে তো এগুলো কথাই আলোচনা নেই, দুনিয়ার আলোচনা, পয়সা আর ধন দৌলতের আলোচনা ছাড়া আর আখেরাত পরকাল এসব আলোচনাই নেই, এসব সাবজেক্ট আলোচনাতে আসেই না। বরং বিয়ে সাদের অনুষ্ঠানে, গত সপ্তাহের আগের সপ্তাহে এক অনুষ্ঠানে গেলাম, বড়ই দুঃখের বিষয়, সেখানে ইসলামিক প্রোগ্রাম হয়েছিল, আরো দুই তিনজন দায়ী ছিলেন, প্রত্যেকের বক্তব্য ব্যবস্থা করলাম, এক এক ঘন্টা করে প্রায় তিন ঘন্টার মতো বক্তব্য হইল। সেখানে কিছু মুসলমান, দেশি মুসলমান, দেশি ভাই, তারা কি বললো, তাদের মন্তব্য, বিয়ের অনুষ্ঠানেও কি এগুলো করতে হয় নাকি? শুনবেন, বিয়ের অনুষ্ঠানে আবার ওয়াজ মাহফিল হয় নাকি? তাহলে কি হয়, নাচ গান হয় আর ছিনিমিনি খেলা হয়, বউকে বসিয়ে দর্শন করা হয়, সবার জন্য সরকারি করা হয়, এগুলি ইসলাম? আর আল্লাহর আজাব থেকে মুক্তি পাবে যেই লোকেরা বলেছে তাদের তওবা করা উচিত, না হলে তাদের উপর কখন যে আজাব আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন, এ হলো মুসলমানদের অবস্থা। তো আল্লাহ বলছেন ফাম্মা সামুদ ফাউহলিগু কুবি তাগিয়া, সামুদকে আল্লাহ ধ্বংস করলেন কঠোর শাস্তি দিয়ে, এমন বিকট শব্দ আওয়াজ হলো যে কানের পর্দা ফেটে সাথে সাথে সব মরে পড়ে আছে। আর আদ সম্প্রদায় সম্পর্কে শুনে নাও, ফা উহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, সীমাহীন ঝঞ্ঝা বায়ু, ঘূর্ণিঝড় দিয়ে আল্লাহ ধ্বংস করলেন তাদেরকে। সাখারাহা আলাইহিম সাবা লায়ালি ওয়া সামানিয়া তাইয়াম, তাদের উপর এই ঘূর্ণিঝড়কে আল্লাহ নিযুক্ত করে দিয়েছিলেন কতদিন? সাত রাত, সাবা লায়ালি, সাত রাত, ওয়া সামানিয়া তাইয়াম, আট দিন, সাত রাত আর আট দিন, একটা হুসুমান, একটা না বিনা বিরতিতে চলতেই থেকেছে ঘূর্ণিঝড়। এক ঘন্টা দুই ঘন্টার ঘূর্ণিঝড়ে কি অবস্থা হয়েছে, কি অবস্থা হয়েছে দেশের যেসব এলাকার ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় বয়ে গেছে, তাহলে এই আজাব আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সামান্য আজাব দিয়ে আল্লাহ সংশোধন করাতে চেয়েছেন, এখনো আল্লাহর রহমত, ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে কুদসি, নিশ্চয় আমার রহমত আমার ক্রোধ চাইতে বেশি বেড়ে গেছে, সুতরাং আল্লাহর ক্রোধ হলেও, আল্লাহর গজব হলেও, রাগ হলেও আল্লাহর রহমত তার চাইতে বেশি ব্যাপক। সুতরাং আল্লাহ রহমত করেছেন যে অল্প কিছু লোকের হতাহতের মাধ্যমে আল্লাহ সংশোধন করাতে চেয়েছেন বাকি লোকগুলির। আর আদ সম্প্রদায়কে যখন আল্লাহ ধ্বংস করেন, ফাতারাল কওমা ফিহা সারা, সেই জাতি এমন হয়ে সব পড়েছিল উল্টো পাল্টা হয়ে, কান্নাহুম আজাজু নখলিন খাওয়িয়া, মনে হচ্ছিল যে শিকড় থেকে গোটা কাণ্ড সহ, যেমন খেজুর গাছ যদি পড়ে থাকে, লম্বা লম্বা খেজুর গাছ যদি পড়ে থাকে, ওই রকম হয়ে পড়িয়েছিল তাদের লাশ। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আল্লাহ বলছেন হে নবী, তাদের কোনো অবশিষ্ট থেকে গেছে কেউ? আদ সম্প্রদায়ের ওই বংশের কেউ আছে আর পৃথিবীতে? কেউ নেই, সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া যা ফিরাউন ওয়ামান কাবলাহু, ফিরাউনও এরকম অহংকার করেছিল, আল্লাহ পরকাল সম্পর্কে সন্দিহান হয়েছিল। আর যেই বস্তিকে আল্লাহ উল্টিয়ে দিয়ে, অল মুতাফিকা, যেই বস্তিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল আলী ইসলামকে আল্লাহ পাঠালেন, সেই বস্তিকে ডানা দিয়ে উঠাও, পাতাল শহর উঠিয়ে উল্টিয়ে রেখে দাও, কারণ এত পাপ করেছে যে এই বস্তি আর রাখা যাবে না পৃথিবীর মানচিত্রে। এমন করে আল্লাহ উল্টিয়ে দিলেন যে তা মৃত সাগরে, আল বাহরুল মাইয়াতে পরিণত হল, মৃত সাগর, সমুদ্র বানিয়ে দিলেন সেই এলাকাকে। আসাউ রাসূল রব্বিহিম, তারা আল্লাহর রসুলকে অস্বীকার করেছিল, সুতরাং ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, চরম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব তাদেরকে পকড়াও করেছিল। ইন্না লাম্মা তাগাল মা হামালনাকুম ফিল জারিয়া, আল্লাহ বলছেন বাকি লোক যারা পৃথিবীতে আমরা আছি, আমাদের পূর্বপুরুষ যদি তারা বেঁচে না থাকতেন তাহলে আমরা কি আসতাম? আদম আলাইহিস সালামের প্রজন্ম জেনারেশনকে যদি আল্লাহ শেষ করে দিতেন তাহলে আমরা কি পৃথিবীতে থাকতাম? তা আল্লাহ বলছেন যে দেখো, তোমাদের পূর্বপুরুষ যারা ঈমান নিয়ে এসেছিল নূহ আলাইহিস সালামের জামানায়, ইন্না লাম্মা তাগাল মা, যখন পানির তুফান এসেছিল, জলোচ্ছ্বাস যখন এসেছিল, হামালনাকুম ফিল জারিয়া, তখন তোমাদেরকে আমি নৌযানে সওয়ার করিয়েছিলাম। তার আগে আমি ওহি করে দিয়েছিলাম যে নৌযান তৈরি করো, না হলে আজকে থেকে 8,000-9,000-10,000 বছর আগে প্রায়, তখন নৌযানের কথা মানুষ কল্পনা করতে পারতো যে নৌযান তৈরি করতে হবে, কারণ আমাদেরকে বাঁচতে হবে, কল্পনার বাইরে ছিল। নৌযানও তৈরি করতো না, আর পাহাড়ে চড়েও কেউ বাঁচতে পারতো না, সবাই ধ্বংস হয়ে যেত, আদম সন্তানের একটিও বাচ্চা বেঁচে থাকতো না, হতো না এরকম। কিন্তু আল্লাহ ওহি করলেন, কাকে ওহি করলেন? নূহ আলাইহিস সালামকে, যে তুমি কি করো, আনিস নাইল ফুলকা, তুমি নৌযান তৈরি করো, দে আয়নে না, আমার চোখের সামনে, আল্লাহ বলছেন ওয়াহিয়ে না, আমার ওহি আদেশ যে তুমি নৌযান তৈরি করো, না হলে আদম সন্তান একটিও বেঁচে থাকবে না পৃথিবীতে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন ইন্না লাম্মা তাগাল মা ও হামালনাকুম ফিল জারিয়া, সেই সময় তোমাদেরকে নৌযানে আমি সওয়ার করিয়েছিলাম, আরোহণ করিয়েছিলাম, না হলে তোমরা কেউ বাঁচতে না। লিনাজআলাহা লাকুম তাযকিরা, যাতে করে যারা বেঁচে ছিল তাদের জন্য এতে উপদেশ হয় যে আমরাও যদি পরবর্তীকালে এইরকম পাপ করি, গুনাহ করি, তাহলে আল্লাহর আযাব ওইভাবে আসবে যেমন নূহের জাতির উপর এসেছিল, যেমন আদ সম্প্রদায়ের উপর এসেছিল, যেমন সামুদ সম্প্রদায়ের উপর এসেছিল। ওয়াতাইয়াহা ওজন ওয়াইয়া, আর যাদের কান রয়েছে শোনার মতো, শুনে আমল করার মতো, তারাই এর থেকে উপকৃত হবে। আর না হয়ে শুনে কিসা কাহিনী শুনে নিলাম, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছিলেন, এসব কথা একজন বেনামাজি জীবনে নামাজ পড়ে না, ঈদ পড়া আর জুমা পড়া মুসলমান সেও জানে, জুমাও পড়ে না, এইরকম অপরাধীও জানে, ঠিক না? কিন্তু সে উপদেশ নেই না, উপদেশ নিতে হবে। এই জন্য আল্লাহ লেনা যে আল্লাহ লাকুম তাযকিরা, তোমাদের উপদেশের জন্য আমি এগুলিকে বর্ণনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করেছেন সেই বিস্তারিত ঘটনা সূরা হুদে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। সূরা হুদের আয়াত নম্বর 35-36 থেকে শুরু করে প্রায় 47 আয়াত পর্যন্ত এই 12-13 আয়াতে বিস্তারিত আল্লাহ পাক এই ঘটনাকে বর্ণনা করেছেন। সেখানে রয়েছে তার ছেলের ঘটনা, ছেলে, কার ছেলে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম কে? রাসূল, যেমন তেমন রাসূল। একটি হাদিস রয়েছে 124,000 আম্বিয়া এবং রাসূলের কথা, 124,000 পয়গম্বর যদি হাদিসটি কেউ জয়ীব বলেছেন, কেউ বলছেন হাসান পর্যন্ত পৌঁছিবে। এতে থেকে একটা অনুমান নেওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লাখের বেশি আম্বিয়া রাসুল প্রেরণ করেছেন, তার মধ্যে শীর্ষস্থানীয় রাসুল হচ্ছেন কজন? পাঁচজন। পাঁচজনের কথা আল্লাহ উল্লেখ করেছে একটি আয়াতে। পাঁচজনের মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছেন প্রথম রাসুল নূহ আলাইহি সালাত ওয়াস সালাম। সে নূহ আলাইহিস সালামের ছেলে, তার কথা আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কেরিমে, সত্য ইতিহাস। নূহ আলাইহিস সালামের ছেলেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারেনি যখন আল্লাহ ত্রহিতা করেছিল, যখন আল্লাহর ইবাদত বন্দেগীকে অস্বীকার করেছিল, পরকাল সম্পর্কে যখন সন্দিহান হয়েছিল, তার আব্বা রাসুল তার রেসালাত সম্পর্কে সন্দিহান হয়েছিল, তখন নূহ আলাইহিস সালামও ছেলেকে বাঁচাতে পারেননি, রক্ষা করতে পারেননি। তাহলে এই যে আমাদের দেশের কিতাবাদিতে পীরেরা মুরিদদেরকে রক্ষা করবেন, পীরেরা মুরিদদেরকে উদ্ধার করবেন, পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, পীর হাত ধরে পার করে দেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ঘটনা শোনাবো। আজকে সকালবেলা বসে চরমনাইর ভেদের কিতাব, ভেদে মারিফাতের কিতাব পড়ছিলাম, আজকে সকালবেলা ঘুমাই নিয়ে কিতাব পড়ার জন্য, শুধু বিদাতি কিতাব পড়ার জন্য অনেক সময় আমাদেরকে সময় দিতে হয়, কারণ না জেনে কোনো কথা বলবো না, না জেনে ইনশাআল্লাহ তাআলা কোনো কথা বলবো না, কারো সম্পর্কে আমার কোনো শত্রুতা নেই, কারো সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমার সাথে জমি জায়গা নেই তাদের কোনো দ্বন্দ্ব হয়নি, টাকা পয়সা নেই কোনো দ্বন্দ্ব হয়নি, দুনিয়ার কোনো স্বার্থ নেই, একমাত্র আল্লাহর জন্য এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের জন্য তাদের সাথে শত্রুতা যদি থাকে তো থাকতে পারে। ইমান এবং কুফরি শত্রুতা, ইমান এবং তাওহীদ এবং শিরকের শত্রুতা, সুন্নত এবং বিরাতের শত্রুতা, সেই কিতাব পড়ে পড়ে ইনশাআল্লাহ তাআলা দেখি আগামী সপ্তাহে একটা আলোচনা, যদিও হজের সময় ঘনিয়ে আসছে, মঙ্গলবারে একটা অনুষ্ঠান করা দরকার আর আরেকটি শুক্রবারে, কারণ কথা অনেক রয়েছে আর আমাদের অনেক ভাইরা মঙ্গলবারে আসেন শুক্রবারে আসেন না, সুতরাং এই দুই রকমের ভাইদের কানেই হক কথা পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে। তাতে লিখছে যে পীর তো হাত ধরে পার করবেন, পীর ছাড়া তো আর জান্নাতে যাওয়া যাবে না, হক্কানি পীর যাদেরকে বলছেন বাংলাদেশে তাদের অবস্থা এই যে হাত ধরে পার করবেন পীর সাহেব, আর পীর না ধরলে কেমন করে আপনি জান্নাতে যাবেন? জান্নাতে যেতে পারবেন না, নামাজ পড়েও লাভ নাই জান্নাতে যেতে পারবেন না, রোজা হজ যাকাত করেও জান্নাতে যেতে পারবেন না, আপনি তাহাজ্জুদ পড়েও জান্নাতে যেতে পারবেন না, মাতা পিতার সেবা করেও জান্নাতে যেতে পারবেন না, কিন্তু পীরের সেবা করে আর পীরকে নজর নিয়াজ দিয়ে জান্নাতে চলে যাবেন হাত ধরে পার করে। হক্কানি পীরের এই কুফুরির অবস্থা, শিরকের অবস্থা, তাহলে যাদেরকে গায়ের হক্কানি বাতিল বলা হচ্ছে তাদের কি অবস্থা? জি, এই জন্য আমি বলি যে খবরদার, আল্লাহর আজাব থেকে বাঁচতে হলে এই পীরের খপ্পড় থেকে প্রথম মুক্তি হাসিল করতে হবে, না হলে আল্লাহর আজাব থেকে কোনো মুক্তি নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি সহিহ সালামত রাখেন তো শোনাবো ইনশাআল্লাহ সম্পর্কে। তো নূহ আলাইহিস সালাম যখন তার অনুসারী মুমিনদেরকে নিয়ে সেই জলজাহাজ দিয়ে চেপে গেলেন, আল্লাহ বলেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কদ আমানা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ওয়াহি করলেন, যে দেখো নো, 950 বছর হয়ে গেল, তোমার ওপর যে লোকগুলির ইমান ভাগ্যে আছে তারা ইমান নিয়ে এসেছে, লা ইউমিনা মিন কওমিকা, আর তোমার কম সম্প্রদায় থেকে আর কেউ তোমার ওপর ইমান নিয়ে আসবে না, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফালুন, তাদের কর্মের ওপর তুমি দুঃখ করিও না, আক্ষেপ করিও না, আর কষ্ট মনে নেওয়ার কোনো যুক্তি নেই, এদের অন্তর নিষ্ঠুর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। ওয়াসনাইল ফুলকা, আল্লাহ বলছেন তুমি জলজাহাজ তৈরি করো, বে আয়নে না ওয়া ওয়াহিয়ে না, কয়েক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়টিকে উল্লেখ করেছেন, এখানে বলছেন ওয়াসনাইল ফুলকা, জাহাজ তৈরি করো, নূহ আলাইহিস সালাম ওহি করছেন আল্লাহ আমার চোখের সামনে, তাহলে আল্লাহর চোখের প্রমাণ হইল, তাই না? আল্লাহর চোখের প্রমাণ হলো না? হলো না। যে আয়নে না, আইন মানে চক্ষু নয়, আর আমাদের দেশের যাদের হক্কানি বলা হচ্ছে, যাদের বড় বড় কি বলা হচ্ছে বক্তা আর কত রকমের কি, আর বড় বড় পত্রিকা ম্যাগাজিনের যাদের এডিটর আর মুফাসসিরে কোরআন, তারা বলছে আল্লাহর চক্ষু মানে আল্লাহ রক্ষণাবেক্ষণ, আল্লাহ তো আকারই নেই নিরাকার, তাহলে নিরাকার চোখগুই কোথায় হয়? কিছু নেই আল্লাহ, আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, কথা বলছি আমরা সব আমাদেরকে দিলেন, কিন্তু আল্লাহর কিছুই নেই, আল্লাহ বেচারা হয়ে গেলেন, কথা বুঝতে পারছেন? বেচারা বুঝেন তো, আল্লাহ আমাদেরকে দিয়ে চারা লাগিয়ে দিলেন আর আল্লাহ বেচারা হয়ে গেলেন একবারে, আউযুবিল্লাহ। আল্লাহ বলছেন বে আয়নে না আমার চোখের সামনে, ওয়াহিয়ানা আমার ওহির আদেশে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর যারা জুলুম করেছে তাদের সম্পর্কে আমাকে সম্বোধন করে দোয়া করবে না, নোহ খবরদার তুমি দোয়া করবে না। তাদের মধ্যে সেই জালেমদের মধ্যে একজন তোমার ছেলে, আল্লাহ নাম ধরে বললেন না, আগে সতর্ক করে দিলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জুলুম করেছে এখন অস্বীকার করে রয়েছে, এখন দিনকে মানে না, তোমাকে মানে না, তাদের সম্পর্কে আমাকে সম্বোধন করে দোয়া করবে না। ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে অবশ্যই পানিতে ডুবিয়ে দেওয়া হবে, আল্লাহ ঘোষণাই করে দিলেন অগ্নি, তাদেরকে ডুবিয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। নূহ আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে পানি জাহাজ তৈরি করছেন, সুখা জায়গায় পানি জাহাজ তৈরি হচ্ছে, কাফেররা আসে, মুশরিকরা আসে ও পত্তলিকরা আর বলে ওয়াসনাউল ফুলকা কুরনাম কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু, এক এক দল করে আসে আর ঠাট্টা করে নূহ আলাইহিস সালামকে, সাখিরু মিনহু, ঠাট্টা করে, হে নূহ কি ব্যাপার, মরুভূমিতে জাহাজ চালাবে নাকি, বালির ওপর জাহাজ চালাবে নাকি, না পাহাড়ের উপর চালাবে তুমি, না আকাশে তুমি উড়াবে, কত রকমের যে টিটকারি। আমাদের সমাজে ইসলাম নিয়ে টিটকারি, টাকনার নিচে কাপড় যারা পরে তারাই ভদ্র, আর যদি কেউ টাকনার উপরে কেউ প্যান্ট পরে, কখন থেকে এত অভদ্র হয়ে গেলে তুমি, আজকাল অফিসে এত কেন অভদ্র, কাপড়টাও পরতে জানো না, একবার টাকনার উপরে উঠিয়ে, অথচ সে জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ মোতাবেক বুখারী শরীফের হাদিস, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাফিন নার, টাকনার নিচে যতটুকু কাপড় যাবে তা জাহান্নামে যাবে, সেই লোক জাহান্নামে যাবে, সে জাহান্নামী, আর জান্নাতিকে ঠাট্টা করে অভদ্র বলে, মূল্যবাদী বলে, দাঁড়িয়ে রাখেন মূল্যবাদী, দিনের কথা বলেন, তৌহিদের কথা বলেন, হ্যাঁ নামাজের গুরুত্বের কথা বলেন, এরা সব মূল্যবাদী, এদের কথা বাদ দাও, এরা তো বলবেই, আর এগুলি যদি প্রচার মাধ্যমে হয়, ব্যক্তি পর্যায়ে শুধু নয়, প্রচার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ লোক পড়াশোনা করছে বা দেখছে, সেগুলি প্রচার মাধ্যমে যদি বলা হয়, পত্রিকাতে দৈনিক পত্রিকা যেগুলি বেরোচ্ছে তাতে যদি লিখা হয় ইসলামপন্থী পন্থী মূল্যবাদী ইত্যাদি ইত্যাদি, তাহলে আল্লাহর গজবকে থামবে কি আবার, কে আল্লাহ আজাবকে থামবে, যে দেশে এইরকম বা যেই সমাজে এইরকম ইসলাম দ্রোহিত হবে। আল্লাহ বলছেন যে তারা ঠাট্টা করত, নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে বলতেন ইনতাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম, আজকে যদি তোমরা ঠাট্টা করো তো কালকে এমন একটা দিন আসবে যেদিন তোমাদেরকে নিয়ে আমরাও ঠাট্টা করার সুযোগ পাবো, দেখো বেশি তাড়াহুড়া করিও না, সময় ঘনিয়ে আসছে, আল্লাহ আমাকে পানি জাহাজ তৈরি করতে বলেছেন তাহলে সময় কাছে এসেছে, আজকে ঠাট্টা করতে যখন হাবুডুবু করে ডুববে তখন আমরাও ঠাট্টা করবো তোমাদেরকে, মানে ঠাট্টার বদলা তখন পাবে, তখন বদলা পাবে, ফাসাউফা তাআলামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, মাইয়াতিহি আযাব ইয়ুখজি, যাদের উপর আল্লাহর আযাব আপতিত হবে তারা বড় অপদস্থ লাঞ্ছিত হয়ে যাবে, ওয়াইহিল্লু আলাইহি আযাবুন মুকিম, আর স্থায়ী আযাব জাহান্নামের আযাব কবরের আযাব তো আছেই, হাত্তা ইযা যা আমরুনা, আল্লাহ বলছে আমার আদেশ যখন চলে আসলো, আল্লাহর আদেশ হয়ে গেল, আল্লাহর আদেশের জন্য কোনো ক্ষমতা ব্যয় করতে হয় না, শক্তি লাগাতে হয় না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সূরা ইয়াসিন মহান আল্লাহ পাকের সাদ করেছেন, আল্লাহর আদেশ কেমন ভাবে আসে, যখন কোনো কাজ করতে ইচ্ছা করেন, ইযা আরাদা শাইআন, কোনো কিছুর ইচ্ছা করেন, ছোট হোক বড় হোক সারা পৃথিবীতে যে কোনো কাজ হোক, আন ইয়াকুলা লাহু, আল্লাহ পাকের সাদ করেন, কোন হয়ে যাও, হে সুনামি তুমি হয়ে যাও, হে ঘূর্ণিঝড় তুমি হয়ে যাও, হে জলোচ্ছ্বাস তুমি হয়ে যাও, হে সমুদ্র তুমি লাফ দাও, জি ফায়াকুন, তখন তা হয়ে পড়ে, তা আল্লাহ বলছেন হাত্তা ইযা যা আমরুনা, আমার আদেশ যখন হয়ে গেল, ওয়া ফারাত তান্নুর, চুলা থেকে যেমন মাটি থেকে, আমাদের দেশের মাটিতে নিচে কাছে কাছাকাছি পানি পাওয়া যায় তাই না, এদেশে তো পানি হয়তো অনেক গভীরতে গিয়ে পাবেন, অল্প কিছু খোদাই করলে দেখা যায় পানি উঠতে শুরু হয়, ঝর্ণা প্রবাহিত শুরু হয়, তো ফারাত তান্নুর, চুলা থেকে আগুন জ্বলছে, রান্না হচ্ছে আর চুলা থেকে পানি ওঠা শুরু হলো, আল্লাহু আকবার, বৃষ্টি তো উপর থেকে আসছে, বন্যা তো দূর থেকে নদী থেকে আর সমুদ্র থেকে বন্যা আসবে, পাহাড় থেকে বন্যা আসবে, চুলা থেকে পানি ওঠা শুরু হয়েছে, চুলা থেকে পানি ওঠা শুরু, ফারাত তান্নুর, কুল নাহমিল ফিহা, তখন আমি আল্লাহ বললাম নূহ আলাইহিস সালামকে, ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, প্রত্যেক জীব প্রত্যেক প্রাণী পশু পাখির একটি নর এবং একটি মাদি উঠিয়ে নাও, কারণ প্রজন্মকে বাঁচাতে হবে, টিকাতে হবে, বা প্রত্যেক পাখি থেকে প্রত্যেক পশু থেকে একটা নর একটা মাদি। এহমেল ফি হামিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা, এবং আপনার পরিবারকে উঠিয়ে নেন। পরিবার বলতে হতে পারে যে নূহ আলাইহিস সালাম আশাবাদী হতে পারেন যে আমার ছেলেটা তো উঠিয়ে নি, এই একটা ছেলে তো মানে বাকি ছেলেগুলি তো মেনে নিয়েছে, হাম সাম ইয়াফাস এরা তো মেনে নিয়েছে, এগুলো তাফসিরে এসছে এই নামগুলি, আল্লাহ আলম কে নায়ন তো মানেনি, হতে পারে তাকেও বলতে পারে চলে এসো, আল্লাহ বলেছে ওয়া আহলাকা তোমার পরিবারকে উঠিয়ে নাও, তখন সাথে সাথে আল্লাহ বলছেন না এ তোমার আহাল নয়, এ কথা চিন্তা করিও না যে কেনানকে উঠিয়ে নি, কারণ আল্লাহর আদেশ হয়েছে ওয়া আহলাকা তোমার পরিবারকে উঠিয়ে নাও। ইল্লা মান সাবাক আলাইহিল কওল, তবে হ্যাঁ তোমার পরিবারের মধ্য থেকে যাদের সম্পর্কে আমার কথা আগেই পাস হয়ে গেছে যে ইমান নিয়ে আসবে না, ইমানের তৌফিক হবে না, তোমার প্রতি বিশ্বাস করবে না, অমান আমান, এবং যারা ইমান নিয়ে এসেছে মমিন হয়েছে তাদেরকে উঠিয়ে নাও, তাহলে পশু পাখি উঠাও, তোমার পরিবারকে উঠাও এই জলজাহাজে, আর যারা মমিন অমান আমান ইমান নিয়ে এসেছে তাদেরকে উঠাও, অমা আমানা মাহু ইল্লা তালিল, কিন্তু নূহ আলাইহিস সালামের প্রতি ইমান যারা নিয়ে এসেছিল তাদের সংখ্যা অতি অল্প, মাত্র কয়েকজন, মাত্র কিছু লোক মুসলমান হয়েছে 950 বছরেও, অমা আমানা মাহু ইল্লা তালিল। ওয়াকালা নূহ আলাইহিস সালাম ইরকাবু ফিহা, সবাইকে বললেন এই মমিনরা তোমরা ওঠো, নিজের পরিবারকে বললেন যারা মমিন ছিল মমিনাত ছিল তাদের, ওঠো তোমরা ওঠো সওয়ার হও, ইরকাবু ফিহা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, মাজরিহা যিনি চালাবার মালিক, যে নৌজানকে চালাবার মালিক, কেমন করে চালাতে হবে তার মালিক আল্লাহ, মাজরিহা যার নাম নিয়ে নৌজান আমরা চালাই, ওয়া মুরসাহা এবং স্থির যে হয় নৌজান তাও আল্লাহর নাম নিয়ে, জি আল্লাহ স্থির করেন, না হলে পানির উপর স্থির হওয়া কি মানুষের ক্ষমতা আছে, ডুবে যাবে এত ভারী জলজাহাজ, ডুবে না অথচ পানির উপর ভাসছে, এই ক্ষমতা আল্লাহই তো দিয়েছেন, এই কুদরত তো আল্লাহর। ইন্না রাব্বী লাগাফুর রহিম ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই পানি জাহাজ চলতে আছে আর সেই পানির ঢেউ তরঙ্গ কেমন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচা হয়ে আসছে, আজকে যদি 5 হাত 7 হাত 10 হাত উঁচা হয়ে পানি আসে, বাপরে বাপ, আর কেউ বাঁচবে না, দেশের কয়েকটিও মানুষ বাঁচবে না, একটিও পশু পাখি বাঁচবে না, কিচ্ছু বাঁচবে না, ঠিক না? আর তখন কেমন তুফান এসেছিল, কেমন তরঙ্গ এসেছিল, কাল জিবাল পাহাড়ের মতো উঁচা হয়ে, পাহাড় নিশ্চয় দেখেছে, পাহাড়ের মতো উঁচা হয়ে ঢেউ আসছে, তরঙ্গ আসছে, ওয়াহিয়া তাজরিবি ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহ, সেই সময় শেষ মুহূর্তে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে, কারণ আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, কিন্তু যদিও সংশোধন করে চলে আসে হতে পারে আল্লাহ বাঁচিয়ে দিতে পারে, তাই বলছেন নাদা নূহুন ইবনাহ, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ওই ছেলে কেনানকে ডাকছেন, কেনান চলে এসো বাবা চলে এসো, এখনো সুযোগ আছে, ওয়া কানা ফি মাজলিন, সে একদিকে একদিকে চলে গেছে, না মুমিনদের সাথে হবে না, তার মায়ের সাথে তার বাবার যারা মুসলমান হয়েছে তাদের সাথে হবে না, ইয়া বুনাইয়ার কাম মানা, হে সন্তান হে বৎস আমাদের সাথে সওয়ার হয়ে যাও, এসো চেপে যাও আরোহণ করো, ওয়ালা তাকুম মাল কাফেরিন, কাফেরদের সাথে হয়ে যেও না, কাফেরদের সাথে হয়ে যেও না। সে কি বলল জবাব দেখেন, না ফারমান বেটার জবাব শুনেন, জালেম ছেলে নূহ আলাইহিস সালামের ছেলে তার জবাব দেখেন, তালা সাআবি ইলা জাবালিন ইয়াসে মুনি মিনাল মা, আমি তো পাহাড়ের উপরে চড়ে নেব, বন্যা আসলে কি হবে, সাহাবি এলা জাবাল পাহাড়ের উপর চড়ে নেবো, ইয়া সেমনে মেল মা, পাহাড়ের উপরে কি পানি আসবে নাকি, আমাদের দেশে বান বন্যা আসে তখন আমরা ভাবি বান বন্যা আর কত হবে, গাছের উপর চড়ে নেবো, গাছের উপর চড়লেই তো হইল, গাছ চাইতে উঁচা পাহাড়, ই বলছে নূহ আলাইহিস সালামের ছেলে যে সাহাবি এলা জাবাল পাহাড়ের উপর চড়ে নেবো পানি থেকে বেঁচে যাবো, নূহ আলাইহিস সালাম তারপরে সতর্ক করছেন, কাল আল্লাহ আসম আলী ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আল্লাহ আদেশ থেকে আযাবের যে আল্লাহর আদেশ চলে এসেছে এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না যার উপর একমাত্র আল্লাহর রহমত হয়েছে, ইল্লা মান রাহিম যার উপর আল্লাহর রহমত হয়েছে সেই একমাত্র বাঁচতে পারবে, এই কথা বলাবলি করতে আছেন চেষ্টা করতে আছেন নূহ আলাইহিস সালাম, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, হঠাৎ করে একটি ঢেউ আসলো, এমন তরঙ্গমালা আসলো যে ছেলে চোখের আড়াল হয়ে গেল, ফাকানা মিনাল মুগরাকিন, আর তারপরে ডুবে শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। বন্যা যখন শেষ হল, শেষ করতে আল্লাহকে দেরি লাগে, কোনো বিলম্ব হয়, আল্লাহ বলছেন ওয়াকিলা, আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো জমিনকে, ইয়া আরদো, হে জমিন, হে মাটি, আবলে ই মা কে, তোমার পানিকে তুমি গ্রাস করে নাও, পানিকে তুমি চুষে নাও, আবলে ই মানে চুষে নাও পানিকে, তুমি মাটিকে আল্লাহ জমিনকে আদেশ করেছেন, আবলে ই মা, ওয়া সামা আকলে ই, ওপর থেকে বৃষ্টি, মুসলধার বৃষ্টি চলতে আছে, বৃষ্টির আজাব, নিচে থেকে পানি, আল্লাহ জমিনকে সম্বোধন করলেন, থেমে যাও, পানি যা আছে চুষো, আকাশকে আল্লাহ ইয়া সামাও, হে আকাশ, আকলেই, তুমি থেমে যাও, আর বৃষ্টি বর্ষণ করিও না, আল্লাহর যেমনই আদেশ। আল্লাহ পাক বলছেন ওয়াগিজাল মাও, পানি পাতালে নেমে গেল, ওয়াকোজিয়াল আমরু, আল্লাহর যে আদেশ ছিল তার ফয়সালা হয়ে গেল, কাফের ধ্বংস হয়ে গেল, জালেমরা ধ্বংস হয়ে গেল, ওয়াস্তাওয়াত আলাল জুদি, এই নৌকো বা জলজাহাজ জুদি নামক পাহাড়ের উপর গিয়ে থেমে গেল। ওয়াকিলা বৌদাল লিল কওমি যালিমিন, আল্লাহর পক্ষ থেকে বলা হলো জালেম সম্প্রদায় আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দূরে সরে যা, দূর হয়ে যা, ধ্বংস তাদের জন্য, বৌদাল লিল কওমি যালিমিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিল ওই সময়, যখন ডুবতে যাচ্ছে ছেলে, আর বেশি সময় নেই, দু চার মিনিট মাত্র হয়তো সময় আছে, বলছে রব্বে ইন্নাবনি, আল্লাহ তুমি তো সবই দয়া করলে আল্লাহ, আর অনেক দয়ায় তোমার খাস রহমত আমার উপর হয়েছে, আল্লাহ তুমি আমাকে এত বড় রাসূল বানিয়েছো, ইন্নাবনি ওয়া ইন্নাহু মিন আহলি, এ তো আমার ছেলে, মিন আহলি, আমার পরিবারের, ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য, নবীকে তুমি অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, লোকজনে কি বলবে নবীর ছেলে খারাপ হলে, আমাদের হুজুরের ছেলে যদি খারাপ, দেখো দেখো হুজুরের ছেলে, আর দেখো না, তাই না, হুজুরের ছেলে একটু খারাপ করলে অবস্থা খারাপ, তাই না, সমাজে যদি কোনো ভালো মানুষ হয়, ভালো মানুষের ছেলে একটু খারাপ করলে কঠিন অবস্থা, আর খারাপদের ছেলে কত রকম কি করছে কেউ কিছু বলছে না, দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু সাদা কাপড়ে যেহেতু দাগ দেখে অভ্যাস নেই, আর চট করে নজরে চলে আসছে। আল্লাহ তোমার ওয়াদা সত্য যে তুমি নবীকে লাঞ্ছিত অপদস্ত করবে না, সমাজের কাছে কত আমাকে লাঞ্ছনা শুনতে হচ্ছে যে কেমন নবী, অনেক ফাসেক লোকেরা, কাফের লোকেরা বলে কেমন নবী, যে নিজের ছেলে কি পারে না, ছেলেই কি নামাজ ধরে দেওয়ালো না, ছেলে কি হেদায়ত করতে পারলো না, কেমন নবী বলতে পারে, আল্লাহ তোমার ওয়াদা সত্য, আল্লাহ বাঁচা, ওয়ান্তা আহকামুল হাকিমিন, তুমি সর্বোত্তম ফয়সালাকারী, তোমার ফয়সালাই সবচেয়ে বড় ফয়সালা, তোমার উপর কেউ ফয়সালা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে না। কালা ইয়ানু, আল্লাহ বলছে হেনু, ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি মনে করো যে তোমার পরিবারের, তোমার পরিবারের নয়, আল্লাহ স্পষ্ট করে দিলেন যে কাফের বেদিন বেনামাজি তোমার পরিবারের নয়, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ সে অসৎ প্রকৃতির, অসৎ ব্যক্তি সে, তোমার ছেলে যেহেতু অসৎ সুতরাং তোমার পরিবারের অন্তর্ভুক্ত সে নয়, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই, যে কাকে আল্লাহ নাজাত দেবেন, মুক্তি দেবেন, কাকে রেহাই দেবেন আর কাকে দেবেন না, সে সম্পর্কে আমি আল্লাহর কাছে তুমি দোয়া করিও না, ইন্নি আয়েজুক আন তাকুনা মিনাল জাহিলিন, তোমাকে আমি সাবধান করছি, উপদেশ দিচ্ছি যে জাহেলদের অন্তর্ভুক্ত, মূর্খদের মতো কাজ করিও না, যে কাফেরের জন্য দোয়া করা শুরু করেছো, মুশরিকের জন্য দোয়া করা শুরু করেছো, বেদিনের জন্য দোয়া করা শুরু করেছো, খবরদার, ইন্নি আয়েজুক আন তাকুনা মিনাল জাহিলিন, তখন আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ভুল ত্রুটি হলে, কালা রব্বি ইন্নি আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি, আল্লাহ তোমার কাছে পানাহ চাই, আল্লাহ এমন কিছু আমি চাই না যা যা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আল্লাহ তুমি যদি মাফ না করো আর যদি আমার উপর দয়া না করো তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর আযাব সম্পর্কে এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন যাতে করে আমরা উপদেশ নিতে পারি। একটি জাতি মানব জাতির ইতিহাসে যেই জাতির ওপর আল্লাহর গজব আসা সত্ত্বেও এবং আল্লাহর গজবকে দেখে নেওয়ার পরেও সেই গজবকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছিলেন, সেই জাতির নাম জানেন, ইউনুস আলাইহিস সালামের জাতি। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনুসের আয়াত নম্বর 98, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা, এমন কোন বস্তি জনপদ নেই যে যেখানকার লোকেরা ঈমান নিয়ে এসেছে আর সেই ঈমান আযাব দেখার পরে আর সেই ঈমান তাদের কাজে এসেছে না, আযাব প্রত্যক্ষ করার পরে আল্লাহর গজব দেখে নেওয়ার পরে তাদের ঈমান কোনো কাজে আসেনি। যেমন ফেরাউন যখন আযাব দেখে নিল, হাবুডুবু করছে, লোহিত সাগরে, তখন বলছে আমান তো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলছে আল আনা এখন, আল আনা এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এর আগে কতই তুমি নাফরমানি করতে থাকলে, বিরুদ্ধাচরণ করতে থাকলে, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর কত যে বিপর্যয় জুলম অত্যাচার করতে থাকলে। তাহলে আজাব দেখে নেওয়ার পরে আল্লাহ আজাব সরান না। ব্যতিক্রম একটি ঘটনা আল্লাহ কোরআনে কারীম উল্লেখ করেছেন, বলছেন ইল্লা কওমা ইউনুস, তবে ইউনুস আলাইহিস সালামের জাতি, তারা আল্লাহর আজাব দেখে নেওয়ার পরে লাম্মা আমানু, তারা সবাই ইমান নিয়ে এসেছিল। যে দেখি ইউনুস আলাইহিস সালাম তো রাগ করে দেশ থেকে চলে গেছে, আমাদেরকে ছেড়ে দিয়ে, যে আল্লাহর গজব আসবে, এখন আমরা তওবা সবাই কর, না হলে এই আজাব দেখতে পাচ্ছিস, এই যে মেঘমালা দেখছিস না, আর মেঘমালা তাও লাল হয়ে যে আগুন আসছে, আগুনের বর্ষণ হবে। আল্লাহ বলছেন লাম্মা আমানু, যখন তারা ইমান নিয়ে আসলো, কাশাফনা আনহুম আযাব আল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তাদের উপর যে লাঞ্ছনাকর আজাব আমার আসতে যাচ্ছিল সেই আজাবকে আমি দূরীভূত করে দিলাম, দূর করে দিল আল্লাহ পাক বলেন। তাহলে দেখেন আজাব ঘনিয়ে আসার পরেও তওবা করলে হতে পারে যে আল্লাহ মাফ করে দিতে পারেন, এখনো সময় আছে, এখনো সময় আছে আমাদের কাছে। অমাত্তানাহুম ইলাহিন, এবং কিছুদিনের জন্য আমি তাদেরকে ভোগের সুযোগ দিলাম, যে ঠিক আছে দুনিয়া ভোগ করো, থাকো পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে থাকো, ধন দৌলত নিয়ে বাড়ি ঘরে থাকো, এই সুযোগ আমি আরেকবার দিলাম। এখন আপনাদেরকে কিছু হাদিস শোনাবো আল্লাহর আজাব সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ লা ইয়ুমলি যালিম, আল্লাহ জালেমকে ছাড় দেন, অবসর দেন, ছেড়ে দেন না, ছাড় দেওয়ার ছেড়ে দেওয়ার পার্থক্য আছে, পার্থক্য নাই, ছেড়ে দেওয়া মানে ছেড়েই দেন, ধরবেন না, না ছাড় দেন মানে অবসর দেন, সময় দিয়ে ঢিলা ঢিলা ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে না ছেড়ে দিয়েছে, ভালো চাকরি পেয়ে গেল তারপরে নামাজ পড়ে না, তারপর টাকার অভাব নেই, শিরিক করছে তারপর টাকা পয়সার অভাব নেই, হ্যাঁ সুখের অভাব নেই, ভালো ভালো পরিবার ছেলে পরিবারের ছেলে মেয়েদের বিয়ে দিতে বললো, আর ভালো ভালো লোকের সাথে সম্পর্ক, আর একবার এমপি হয়ে গেল, মিনিস্টার হয়ে গেল, আর রাষ্ট্রপতি হয়ে গেল, প্রধানমন্ত্রী হয়ে গেল, ধোকা খাবে না, পাপ করছো তারপরেও আল্লাহ এরকম চড়িয়ে দিচ্ছেন, ওপর দিকে চলেই যাচ্ছ, ওপর দিকে ধোকা খাবে না, সাবধান, ইন্নাল্লাহ লা ইয়ুমলি যালিমা, জালেমকে, আগেই বলেছি জালেমকে, জালেম মানে যে মানুষের উপর জুলুম করে সেই, হ্যাঁ যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে সেও জালেম, যে মানুষের হক নষ্ট করে সেও জালেম। জুলম বলা হয় যে কোনো জিনিসকে তার যথাস্থানে যদি না রাখা হয়, এর নাম হচ্ছে জুল, জুলমের এটি হচ্ছে সংজ্ঞা। সুতরাং যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আদেশ পালন করলো না, সে আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক, তো আল্লাহ পাক ঢিল দেন, অবসর দেন, হাত্তা ইযা আখাযাহু, আর আল্লাহ যখন ধরে নেন, আজাব যখন চলে আসে, লাম ইউফলিতহু, তখন আল্লাহ ছাড়েন না, আজাব যখন চলে আসে তখন এমন করে ধরেন আর ছাড়েন না, ইন্না বাতরা রব্বিকা লাশাদীদ, আল্লাহ সূরা বুরুজে বলছেন নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই শক্ত, লাশাদীদ খুব শক্ত। সুম্মা কারা, তারপরে এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রব্বিকা, অনুরূপ তোমার রবের পাকড়াও, রবের আজাব, ইযা আখাযাল কোরা, যখন কোন জনপদকে, কোন দেশকে আল্লাহ ধরে ফেলেন, ওয়াহিয়া জালিমা, সেই দেশের লোকেরা যখন জুলম অত্যাচার করে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক এবং বড়ই শক্ত। যায়না বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওজা মুহতারামা, তার থেকে বর্ণনা করেছেন আরেক বিবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে হাবিবা, আল্লাহ রসুলের দুই বিবি হাদিস, এক বিবি অন্য বিবি থেকে বর্ণনা করছেন বুখারী মুসলিম শরীফের হাদিস। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়না বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, দাখালা আলিহা ফাজিয়ান, কিন্তু একটু ঘাবড়িয়ে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিব্রত অবস্থায়, পেরেশান পেরেশান অবস্থায় যাচ্ছেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, যার আগের পরে গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপর বিব্রত পেরেশান অবস্থায় ফাজিয়ান ঘাবড়িয়ে রয়েছেন, ইয়াকুল, আর বলছেন গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কেউ সত্য বরহাক মাবুদ নেই, আল্লাহ মাফ করেন, ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইক্তারাব, আরবের ধ্বংস হোক, আরবদের জন্য সর্বনাশ, আরবদের জন্য আল্লাহর আজাব আসছে, ঘনিয়ে এসেছে, ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইক্তারাব, আল্লাহর পক্ষ থেকে গজব খুব সন্নিকটে, মিন শাররিন কাদ ইক্তারাব, আল্লাহর আজাব খুব কাছিয়ে চলে এসেছে, ফতিহাল ইয়াম মিন রাদমে ইয়াজুজ ও মাজুজ, আজকে আমি জানতে পারলাম ওহির মাধ্যমে যে ইয়াজুজ মাজুজের যে বাঁধ দেওয়া আছে বা প্রাচীর দেওয়া আছে, মজবুত প্রাচীর, সেই মজবুত প্রাচীর খুলে দেওয়া হয়েছে, মিসলা হাজেহি, ছিদ্র সামান্য ছিদ্র করে দেওয়া হয়েছে, মিসলা হাজেহি ওয়াহাল্লাকা বি ইসমাহিল ইবহাম ওয়াল্লাতী তালিহা, ইবহাম বলে এই বৃদ্ধাঙ্গুলকে, ওয়াল্লাতী তালিহা, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাকার করে দেখালেন, এইভাবে যে ইয়াজুজ মাজুজের প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজ বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায় জাতিকে ঘেরা আছে মানব জাতি থেকে, তারা এই ছিদ্র করে ফেলেছে, এইরকম ছিদ্র হয়ে গেছে। তার মানে কিয়ামত খুব ঘনিয়ে এসেছে, আর কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ সারা বিশ্বে বিপর্যয় সৃষ্টি করবে আর সারা বিশ্বে অশান্তি হবে। কালাব জায়নাব বিনতে জাহাশ, জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম যে আনুহলাকু ওয়া ফিনা সালেহুন, আমাদের মধ্যে অসংখ্য সৎ লোক এখন আছেন, সাহাবায়ে কেরামের এক দল রয়েছেন এখন বেঁচে, আল্লাহর নবী জীবদ্দশায় রয়েছেন, কত সৎ লোকের, আবু বকর সিদ্দিক, উমর, ওসমান, আলী, কত 1,24,000-এর কাছাকাছি সাহাবায়ে কেরাম মজুদ রয়েছেন, তারা সবাই সৎ, আনুহলাকু ওয়া ফিনা সালেহুন, যদি আশেপাশে কাফের আছে, সারা বিশ্বে কাফের বিদিন আছে, সারা বিশ্বে বেনামাজি আছে, পাপিষ্ট গুনাগার আছে, তো এত সলে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? সৎ লোকের রহমতে বরকতে তাদের ওসিলাতে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন না? প্রশ্ন বুঝেছেন আশা করি, তাই না? আনুহলাকু ওয়া ফিনা সালেহুন, আমাদের মাঝে অসংখ্য সৎ লোকের আছেন, বাংলাদেশে অসংখ্য সৎ লোকেরা নেই কি? তৌহিদবাদী লোক নেই, সন্ন্যতের অনুসারী নেই, ভারতে নেই, পাকিস্তানে নেই, আছে, অবশ্যই আছে, সারা বিশ্বের প্রত্যেক দেশে অল্প হলেও কিছু তৌহিদবাদী সন্ন্যতের অনুসারী আছে অবশ্যই। তাহলে এত সৎ লোক থাকা সত্ত্বেও কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবেন? কে বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওজায় মুহতারামা উম্মুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে, কালা, নাম, হ্যাঁ, সৎ লোক থাকা সত্ত্বেও আল্লাহর গজব চলে আসবে, এজা কাসুর আল খাবাসু, যখন পাপাচার বৃদ্ধি পেয়ে যাবে, পাপ মাথা চাড়া দিবে, পাপীরাই মাথা চাড়া দিয়ে আছে, দেশে দেখেছি এরকম অবস্থা, নামাজ পড়তে যাচ্ছি, আজান দিলাম বা আজান হলো মসজিদে, জামাত করার লোক নেই মসজিদ, আর আশেপাশে কেউ টিভি দেখছে, কেউ গান শুনছে, বাজনা এত জোরে চলছে, ক্ষমতা নেই যে তাদেরকে বলা যাক যে বন্ধ করো, বন্ধ করবে না, পয়সা হলো লোক যাদের সমাজে এইরকম তাদের প্রভাব আছে যে তাদের গান বাজনা বন্ধ করতে বলা যাবে না বললে অসুবিধা আছে, তাদেরকে টিভি বন্ধ করতে বললে অসুবিধা আছে, এই অবস্থায় চুপচাপ একজন নামাজিকে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে যেতে হচ্ছে, একজন দুইজন তিনজন নামাজ পড়ছে, গ্রামের 50 জন 100 জন 200 জনই নামাজ পড়ে না, বাড়ির ওই বুড়াকে লাগিয়ে দিয়েছে শুধু, বাবা তোমার কাজ কাম কি আছে, তুমি নামাজ টামাজ পড়ো, আর হজ করলে একবার হজ করিয়ে দিল, যাও হজ করে এসো, তাকে বসে দিয়ে পাঠিয়ে দিল ছেলেরা, আর তারপরে কিছু বিদাতি কাজের মধ্যে যাও, চিল্লা লাগিয়ে এসো, যাও চলে যাও, যাও চলে যাও, বিশ্ব ইজতেমায় চলে যাও, এই সব কিছু কাজে পাঠিয়ে দিল, মনে করলো যে খুব সৎ কাজ করছি মাশাআল্লাহ, আর পাঁচটা ছেলের একটিও নামাজ পড়ে না, পাঁচটা বউয়ের একটিও নামাজ পড়ে না, পর্দা করে না, বাড়িতে না পর্দা, না নামাজ, না দিন, সমস্ত পাপ, আর যখন ওরুসের সময় আসে তখন শিরিক করতে চলে যায়, মাজারে চলে যায়, ওই সব ঠিক আছে, শিরিক ঠিক আছে, বিদাত ঠিক আছে, নেই ফরজ, নেই ওয়াজিব, নেই সুন্নাত। আনুহুলাকু ওয়া ফিনা সালেহুন, আমাদের মধ্যে এত সৎ লোক আছে, তারপরে কি আল্লাহ আমাদেরকে হালাক করে দেবেন যে আপনি এত ঘাবড়িয়ে এসেছেন আমার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, এজা কাসুর আল খাবাস, যখন পাপ বৃদ্ধি পাবে সমাজে তখন আল্লাহর আজাব চলে আসবে, সবকে সামিল করে নেবে। আচ্ছা, সবকে যে আল্লাহর আজাব সামিল করে নিল, তাহলে ভালো লোকগুলির কি হবে? প্রশ্ন থেকে যায় না, ভালো লোকের কি হবে? শুনুন তারপরে হাদিসে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকযু জাইশুল কাবাতা, একটি সেনাবাহিনী এসে কাবার উপর হানা দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, একটি সেনাবাহিনী আসবে, আসার পরে কাবা শরীফের উপর হামলা করবে, ফায়দা কানু বে বাইদা মিনাল আরদ, কাবা শরীফ থেকে কিছু দূরেই থাকবে তারা, ইউসাফ বি আউয়ালহিম ওয়া আখিরহিম, তাদেরকে জমিনে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, ধসিয়ে দেওয়া হবে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের নেতাদের থেকে শুরু করে সাধারণ সেনা পর্যন্ত সমস্তকে ধ্বংস করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এই সেনাবাহিনী সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন, তাদের পরিণাম সম্পর্কেও ভবিষ্যৎবাণী করলেন, তাই না, যে তাদেরকে আল্লাহ কি করবেন, মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করে দেবেন। কালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউখসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত বলা হয়েছে, এর অর্থ মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না এই বুঝলে নারীটি হচ্ছে ঠিক যে সবকে ধ্বংস করে দেওয়া হবে, তা আশেপাশে তো কিছু মুসলিম আছে, এমন তো হবে না যে মক্কার আশেপাশে সব কাফের বাস করবে, না অনেক মুসলিম আছে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সবকে মাটি সহজে ধসিয়ে দেওয়া হবে, মাটিতে পুঁতে দেওয়া হবে, তো অনেক মুসলিম আছে, নামাজি আছে, দিনদার আছে, পরেজগার আছে, দাড়িওয়ালা আছে, তৌহিদের অনুসারী আছে, সুন্নতের অনুসারীরা আছে, তাহলে তাদের কি হবে? কাইফা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম। হে আল্লাহর রাসূল, মা আয়েশা বলছেন যে কেমন করে সবগুলি লোককে আশেপাশের সবকে ধ্বংস করে দেওয়া হবে ধসিয়ে মাটিতে, অথচ তাদের মধ্যে সাধারণ লোকেরা আছে, নিরীহ লোক আছে, আর এমনও লোক আছে যে সেনাবাহিনীর সাথে কোনো সহযোগিতায় নাই, বরং তাদের বিরোধী তারা, কিন্তু পারছে না তারা তাদেরকে সরাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবাসুনা, তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত এলাকার লোককে মাটিতে ধসিয়ে পুঁতে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তারপরে তাদের নিয়তের ওপর তাদেরকে উত্থিত করানো হবে, মানে কিয়ামতের দিনে হাশরের মাঠে বিচার দিবসে তাদেরকে তাদের নিয়তের উপরে উঠানো হবে যে কি নিয়ত নিয়ে মারা গেছে, ইমান নিয়ে অন্তরে মারা গেছে, নামাজ বুকে করে মারা গেছে, কোরআন বুকে করে মারা গেছে, কোরআনের বাস্তবায়ন করতে করতে মারা গেছে, না কুফুরি অবস্থায় মারা গেছে, শিরক বিদাতের অবস্থায় মারা গেছে, বেনামাজি অবস্থায় মারা গেছে, কোন অবস্থায় মারা গেছে, জেনা করতে গিয়ে মারা গেছে, মদ খেতে গিয়ে মারা গেছে, মদের আসরে বসেছিল, জেনার আড্ডায় বসেছিল, আর সেই সময় আল্লাহর গজব নেমে এসেছে, কি অবস্থায় ছিল? সুম্মা ইউবাসুনা আলা নিয়াতিহিম, তাদের নিয়াতের উপর তাদেরকে ওঠানো হবে হাশরের মাঠে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যে অবস্থায় মারা গেছে সে অবস্থায় উঠবে, কেউ যদি ইমানের অবস্থায় পাঁচাক্ত নামাজের অবস্থায় যদি ধ্বংস হয়ে থাকে এইসব আল্লাহর আজাব গজবে, তাহলে ইনশা আল্লাহ তাআলা সেই ভালো অবস্থাতেই উঠবে, আর যদি গুনার অবস্থায় মারা যায়, যে কোনো গুনার অবস্থায়, তাহলে সেই অবস্থায় উঠবে, অপরাধী মুজরিম হয়ে আল্লাহর দরবারে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সৎ লোকদের সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, সৎ লোকদের সম্পর্কে সহিহ বুখারী হাদিস শোনাই, যারা সৎ লোক অথচ আল্লাহর এই আম গজব ব্যাপক যে গজব গুড়িয়েছে তাতে যারা মারা যায় তাদের সম্পর্কে বলেছেন আশহাদা ও সাবা, শহীদ হচ্ছে সাত প্রকারের লোক, আল্লাহর রাস্তায় যারা অস্ত্র ধারণ করে শহীদ হয়েছে কাফের হাতে তাদের ছাড়া সাত প্রকারের শহীদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সহিহ বুখারীর এই হাদিসে উল্লেখ করেছেন। তার মধ্যে এক শ্রেণীর কথা বলছেন আল গারেকো শহীদুন, যারা পানিতে ডুবে মারা গেছে, জলোচ্ছ্বাসে ডুবে মারা গেছে, বন্যার পানিতে ডুবে মারা গেছে, জি তারাও শহীদ, আল গারিকো শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ ওই সব মুসলিম ভাইদের জন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজি, তৌহিদের ভক্ত ছিল, যারা সুন্নতের অনুসারী ছিল, আল্লাহ এবং রসুলকে যারা ভালোবাসত এবং শিরকের সংমিশ্রণ করে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বেজুলমিন, ইমান তাদের ছিল এবং ইমানের সাথে জুলমে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, এমন নয় জাতিতে মুসলমান কিন্তু কবর মাজার ভক্ত, পীর ভক্ত, এইরকম নয় যারা, তাদের সম্পর্কে সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল সাল্লামে রয়েছে আল গারেকো শহীদুন, এক নম্বর শহীদ হচ্ছে ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যায়নি কিন্তু তারপরেও শহীদ, কে? যারা ডুবে আল্লাহর আজাবে মারা গেছে, আল্লাহর আজাব ব্যাপক হারে এসেছে, ডুবে মারা গেছে, তাতে সে সামিল হয়ে গেছে, সেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে, দরজা পাবে। আর আল হাদিমু শাহীদুন, ঘর বাড়ি পড়ে যারা মারা গেল, চাপা পড়ে মারা গেল, দেয়াল পড়ে মারা গেল, ঘর পড়ে মারা গেল, গাছ পড়ে গেল তার উপর মারা গেল, টিন পড়ে গেল মারা গেল, এইভাবে কোনো কিছু পড়ে গেল তার উপর আর ওইভাবে মারা গেল, ইট পড়ে গেল, পাথর পড়ে গেল, মারা গেল, আল হাদিম শহীদুন, সেও শহীদ। তাহলে সুসংবাদ রয়েছে ওই সব মুসলিম ভাইদের জন্য, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, তাদের শাহাদাত যেন কবুল করেন, তাদের গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন। এর সাথে সাথে আবার বলছি ওই সব গুনাহগার লোকেরা যারা গুনাহ করে মারা গেছে কিন্তু তাদের ইমান রয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তাদের কবর আজাবকে তুমি দূর করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার আজাব দিয়ে তাদের গুনাহ খাতা মাফ করে দাও, আখেরাতে আবার কবরে আল্লাহ তাদেরকে তুমি আজাব দিও না, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আসাফাতির রিহ, যখন ঝড় তুফান দেখতেন, এখনো ঝড় আসেনি, ঝড় তুফান দেখতেন যে ঝড় আসতে যাচ্ছে, আকাশ মেঘলা আকাশ, এরকম যখন দেখতেন তখন নবী করিম সাল্লামের অবস্থা কেমন হইত আর আমরা কি করি? জড়তবান হচ্ছে, বসে নিজের কাজকর্মে ব্যস্ত, যে সংসারের কাজে আছে সংসারের কাজে ব্যস্ত, যে অফিসের কাজে আছে অফিসের কাজে ব্যস্ত, যে ওয়ার্কশপে আছেন ওয়ার্কশপ নিয়ে ব্যস্ত, যে গাড়ি চালাচ্ছেন রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ, দেশের এক এলাকায় আজাব, আল্লাহর আজাব এসেছে, আপনার কোনো পরোয়া নেই না, আমাদের দিকে হবে না ওই দিকে হবে, তাই না? জানেন না যে আজকে সেই দিকে হচ্ছে, আরেকদিন আপনার দিকে আসবে। সুতরাং আপনাকে কি করতে হবে, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা দেখেন, এই যে আসাফাতের রি, যখন ঝড় তুফান দেখতেন, ঝড় তুফানের লক্ষণ দেখতেন, তখন দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা, দোয়া শুনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা, হে আল্লাহ এই ঝড় তুফানের মঙ্গল কামনা করি, এর ভালো দিকটি কামনা করি, ওয়া খাইরা মা ফিহা, এতে যে কল্যাণ রয়েছে সেই কল্যাণ কামনা করি। অনেক বাতাস, বাতাসের প্রয়োজন রয়েছে, তো বাতাসের কল্যাণটুকু কামনা করি, ওয়া খাইরা মা উরসালাত বিহি, আর যে কল্যাণ বয়ে নিয়ে এসেছে এই বাতাস ঝড়, তা আমি কামনা করি বা আমরা কামনা করি, ওয়া উযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসালাত বিহি, আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করি, আশ্রয় কামনা করি তার অনিষ্ট থেকে, আর তাতে যে অনিষ্ট এসেছে অনিষ্ট থেকে, এবং যে অনিষ্টের আদিষ্ট হয়েছে, অনিষ্ট নিয়ে এসেছে, বিপদ আপদ বালা মুসিবত গজব নিয়ে এসেছে, তা থেকে তোমার আশ্রয় গ্রহণ করি। মা আয়েশা বলছেন, ওয়াইদা তাখাইয়ালাতিস সামা তাগাইয়ারা লাউনুহু, যখন আকাশ সে মেঘমালা দেখতেন, মেঘ উঠেছে আকাশে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে যেত, ঘাবড়িয়ে যেতেন, আল্লাহু আকবার, আমাদের কোনো পরিবর্তন হয় না, সুবহানাল্লাহ, মেঘ দেখলে আমরা ওই আদ সম্প্রদায়ের মতো খুশি হই যে মেঘ হবে, মেঘ বৃষ্টি হবে, তাই না, মনে হয় যে কাজ হয়ে গেছে, যদি বৃষ্টির প্রয়োজন হয় তাহলে খুশি খুশি প্রকাশ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হতেন, আবার ভয়, এত ভয় হতো যে খুশির চাইতে বেশি ভয় হয়ে যেত, কারণ হতে পারে যে আল্লাহর আজাব, তা বলছে তাগাইয়ার আল্লাহ, আল্লাহ নবীর চেহারার অবস্থা পরিবর্তন হয়ে যেত, রং পরিবর্তন হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়া খারাজা ওয়া দাখালা, আরো কথা শুনেন, শুধু তাই না, ভয়ে মানুষ যখন ভয়ভীত হয় দিশেহারা হয়ে যায়, কি করব না করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একবার বাড়িতে ঢুকতেন, বাড়িতে ঢুকে আবার বিবির কাছেও বাড়িতে শান্তি পাচ্ছেন না, আবার বাইরে যেতেন যে কি হয় না হয়, আবার বাইরে গিয়ে দেখতেন যে কি হয় না হয়, কি আল্লাহর গজব আসে নাকি, আবার বাড়িতে আসতেন, আবার বাইরে যেতেন, এই এইরকম অবস্থা হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আকবালা ওয়া আদবার, একবার সামনের দিকে বাড়তেন, একবার পিছ পা হইতেন। ফায়দা মাতারাত সুরিয়ানহু, বৃষ্টি যখন হইতে লাগতো তখন নবী করিম সাল্লামের এই পেরেশানি দূর হয়ে যেত, যে আলহামদুলিল্লাহ যাক বৃষ্টি হলো, বৃষ্টির প্রয়োজন আছে, কারণ মরুভূমিতে আরব দেশে এমনি বৃষ্টি কম, আর বৃষ্টি হলে খুব খুশি, স্বাভাবিক। ফারাফতু যালিকা ফি ওয়াজহিহি, তখন আমি আল্লাহ রসুলের চেহারায় মোবারক দেখে বুঝে নিতাম যে এখন আল্লাহ নবী খুশি হয়েছেন, একটু আগে পেরেশান ছিলেন, যতক্ষণ বৃষ্টি বর্ষেনি ততক্ষণ মেঘমালা দেখে পেরেশান হয়ে যেতেন, বিচলিত হয়ে যেতেন, আর যখনই বৃষ্টি হয়ে যেত নেমে যেত তখন খুশি হতেন। তালাত আয়েশা ফাসআলতুহু, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, কি রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি কেন এরকম করেন, যখন মেঘমালা দেখেন তখন আপনি একবার বাড়িতে আবার আবার বসেন, আবার বাইরে, একবার আগের দিকে যান, একবার পিছ পা হন, এরকম পরেশান কেন হয়ে যান, আর আপনার চেহারা একবার পাল্টিয়ে যায়, কেমন অবস্থা হয়ে যায়। লাল্লাহু ইয়া আয়েশা বলছে, হে আয়েশা, হতে পারে কামা কালা কৌম আদ, হতে পারে আদ সম্প্রদায়ের ওপর যখন আল্লাহর আজাব এসেছিল এরকম আকাশে তারা মেঘমালায় দেখেছিল। সুরায় আহকাফ আয়াত নম্বর 24-25 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালাম্মা রাউহু আরেদা, যখন তারা মেঘমালা দেখেছিল, আরেদা মানে বাদল, সাহাব, মেঘমালা যখন আকাশে দেখেছিল তখন তারা বলেছিল, ফালাম্মা রাউহু আরেদান মুস্তাকবিলা আউদিয়াতিহিম, তাদের উপত্যকায় এক দিগন্তে দেখলো যে মেঘমালা, তখন তারা খুশি হয়ে বলেছিল, হাদা আরেদুন মুমতিরুনা, এই যে মেঘমালা আছে না, আমাদের এলাকায় বর্ষিবে, বৃষ্টি হবে আমাদের এলাকায়। মুসলিম শরীফের হাদিস, কোরআন কারিমের আয়াত শোনাই, তখন আল্লাহ বলেন, বালহুয়া মাস্তাজালতুম বিহি, মেঘমালা থেকে বৃষ্টি হবে না, বরং ওই আযাব এসেছে যে আযাবের জন্য তোমরা তাড়াহুড়া করছিলে, নবীকে চ্যালেঞ্জ করছিলে, হুদ আলাইহিস সালামকে, কি চ্যালেঞ্জ করছিল তারা, যে এতে না বি আযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যে ধমক দিতেই থাকো আমাদেরকে শুধু, এই তোমরা যদি কলেমা না পড়ো, তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি আল্লাহকে ভয় না করো, পাপ না ছাড়ো, তো আযাব আসবে, আযাব আসবে, আযাব আসবে, কই তোমার আযাব নিয়ে আসো না, চ্যালেঞ্জ করতো তারা, একটা মজাক করতো, যে এমনি মিছা কথাই বলছে, আল্লাহ বলছেন বালহা মাস্তা, বালহা মাস্তা জালতুম বিহি রিহুন, তাতে রয়েছে ঘূর্ণিঝড়। আল্লাহ রিহুন, ঘূর্ণিঝড় রয়েছে, ফিহা আযাবুন আলিম, শুধু বাতাস নয়, তাতে রয়েছে কঠোর আযাব, বড় আযাব, শাস্তি রয়েছে। তুদাম্মিরু কুল্লা শাই, পৃথিবীর সবকিছুকে ধ্বংস করে দেবে, তোমাদের সবকিছুকে সর্বনাশ করে। তুদাম্মিরু কুল্লা শাই বি আমরি রব্বিহা, রবের আদেশ মোতাবেক এই ঘূর্ণিঝড় এসেছে, এই আযাব রবের আদেশ মোতাবেক এসেছে, প্রাকৃতিক দুর্যোগ নয়। জি, প্রাকৃতিক প্রাকৃতিক আর এই আর সেই, আল্লাহকে জানলেন না, আল্লাহর আযাব জানলেন না, আল্লাহর রহমত জানলেন না, আল্লাহর আদেশ নিতে নিষেধ, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মালিক, দুনিয়ার মালিক, আসমান জমিনের মালিক, তাই জানলেন না। এই অবস্থা যদি থাকে তো আযাব আবার আসবে, বড় ধরনের আযাব আসবে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনহুম, সারা রাত ঘূর্ণিঝড়, আর সকাল হইল দেখা যাচ্ছে লা ইউরা ইল্লা মাসা, কিছু নেই তাদের আশেপাশে, গাছপালা ঘর বাড়ি কিছু নেই, সব ধ্বংস হয়ে গেছে। কাযালিক নাজিল কওমাল মুজরিমিন, অনুরূপ আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আযাব এসে থাকে। এই আযাব থেকে বাঁচার উপায় সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সুতরাং সেই আলোচনাগুলিকে আর ফিরাচ্ছি না, তবে দুটি আয়াত এই মর্মে আপনাদের সামনে বয়ান করব। দুটি আয়াত, আয়াতগুলিতে কি বলা হয়েছে, আল্লাহ পাকের ইরশাদ করে সূরা আরাফ আয়াত নম্বর 96, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামায়ে ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কোরা, যদি জনপদের লোকেরা, আমানু, এরা যদি ইমান নিয়ে আসতো আর আল্লাহকে ভয় করত, পাপ মুক্ত, ওয়াত্তাকাউ, পাপ মুক্ত, মুত্তাকি হয়ে যেত, গুনাহ থেকে বেঁচে থাকতো তারা, তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিতাম। লাফাতান আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ। সুতরাং আল্লাহর প্রতি ইমানকে মজবুত করুন, পরকালের ইমানকে শক্ত করুন, যে জবাব দিতে হবে, কখন যে পরকালে পাড়ি দিতে হবে, কবরে চলে যেতে হবে, সুতরাং সংশোধন করুন আর গুনাহ থেকে বাঁচুন, ইমান সুন্দর করুন, শিরক বিদাতকে ছাড়ুন, আর আল্লাহকে ভয় করুন, পাপমুক্ত জীবনযাপন করুন। এই দুটি কথা, ইমান এবং তাকওয়া, তাহলে আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা মনে করেছে, ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে তাদেরকে আমি ধরে ফেলেছি, তাদের উপর আল্লাহ আযাব দিয়েছেন। আল্লাহ আরো ইরশাদ করে সূরা মায়েদার আয়াত নম্বর 66 আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম। ইহুদি খ্রিস্টানদের কথা বিশেষ করে আল্লাহ বলছেন, তারা যদি তাওরাতকে বিকৃত না করে প্রতিষ্ঠিত করত, ইঞ্জিলকে প্রতিষ্ঠিত করত, তাতে ভবিষ্যৎবাণী রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তিনি সারা বিশ্ববাসীর জন্য নবী রাসূল হয়ে আসবেন, তখন তার প্রতি তোমরা ইমান নিয়ে আসবে, এই সুসংবাদ মুসা আলাইহিস সালাম দিয়েছেন, এই সুসংবাদ দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, তা যদি তারা মেনে নিত, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে অর্থাৎ কোরআনুল করিম নাযিল হয়েছে, তা যদি ইহুদিরা মেনে নিত, খ্রিস্টানরা মেনে নিত, মুসলিম সমাজ যদি মেনে নিত, আর পাঁচ ওয়াক্ত নামাজ যদি কায়েম করতে লাগতো, লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে উপর থেকে খাদ্য দান করতেন, আল্লাহর নিয়ামত বর্ষণ করতেন, বৃষ্টি দিতেন, আর সোনার ফসল ফলতো, আর কোন রকমের আযাব দুর্যোগ আসতো না, আর সুন্দর খেতে পেতেন, পেতেন, কোনো অভাব হইত না। অমিন তাহাতে আর জলেহিম, আর পায়ের নিচে থেকে আল্লাহ খেতে দিতেন, পেট্রোল খুলে দিতেন, সোনা আসতো, খনিজ সম্পদ আসতো, আল্লাহ ধন দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দিতেন, সুখী করে দিতেন। লাকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে করতে হবে কি, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর কিতাবের বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে, সার্বিক জীবন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে, কোরআন সুন্নাকে অ্যাসেম্বলি পর্যন্ত পৌঁছাতে হবে, পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে হবে, সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে, সর্বস্থানে আদালত পর্যন্ত পৌঁছাতে হবে, সুপ্রিম কোর্টে পৌঁছাতে হবে, হাইকোর্টে পৌঁছাতে হবে, জি, ইউনিভার্সিটিতে পৌঁছাতে হবে, সেখানে পাপ খেতে থাকবে, আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা, প্রেম করার জন্য ক্ষেত্র সুন্দর তৈরি করে দেওয়া, আর তারপরে বলবেন আল্লাহর আযাব আসবে না, আল্লাহর আযাব অবশ্যই আসবে, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর দিনের বাস্তবায়ন করতে হবে জীবনের সার্বিক ক্ষেত্রে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবনে সংশোধনের আল্লাহ তৌফিক দান করেন, আমাদের পরিবারের সংশোধনে আল্লাহ তৌফিক দান করেন, আমাদেরকে সৎ আমলের তৌফিক দান করেন, আল্লাহ শিরক বিদাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে খাঁটি ইসলামের দাওয়াত দেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ পাপের কাছ থেকে আমাদেরকে বাধা দেওয়ার জন্য সমাজকে আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দেশে ইসলামী আইনের বাস্তবায়ন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের নেতাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ আযীম। প্রশ্ন আছে কিছু? আপনার কি প্রশ্ন ছিল? আর আরো কিছু ওই যে এগুলো শোনান, কি কি আর পত্রিকা লিখেছে একটু শোনাই দেন মানুষকে। থামে না, শুনিয়ে দেন, শুনিয়ে দেন, ওটা শুনিয়ে দেন। আচ্ছা একটু শোনান, পড়ে শোনান। ঝড়ের সাথে যুদ্ধ করে তারা বেঁচেছে, মানে আল্লাহর সাথে যুদ্ধ করে বেঁচেছে, বুঝতে পারলেন? জি, এগুলি হচ্ছে অনৈসলামিক কুফুরি কথা, প্রকৃতিতে বিশ্বাস, মার্ক্সবাদ, কমিউনিজমবাদ, এগুলি মাওবাদ, এগুলি এগুলি হচ্ছে চীন আর রাশিয়ার ধর্ম, এগুলি ইসলামের কথা নয়। আন্তর্জাতিক সাহায্য পেলে আমরা এই ক্ষতি পোষিয়ে উঠাতে পারবো, আল্লাহর সাহায্যের প্রয়োজন নেই, কোনো ধারণা নেই সম্পর্কে যে আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করে যুদ্ধ বলছেন, লাউলাল্লাহ মাহাতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, খন্দক খনন করছেন আর কাফেররা চারিদিক থেকে মদিনাকে ঘেরাও করেছে, আর নবী করিম সাহাবরা বলছেন, লাউলাল্লাহ, আল্লাহর রহমত যদি না হয় তাহলে আমরা হিদায়তও পেতাম না, মুসলিমও হইতে পারতাম না, আর না নামাজি পড়তে পারতাম, না সাদকাই করতে পারতাম, না দানি করতে পারতাম, আর না আমরা মুক্তি পেতাম, রেহাই পেতাম। জি, জীবনকে লন্ডপন্ড করে দিয়েছে এই ঝড় তুফান, এসে জীবনকে লন্ডপন্ড করে দিয়েছে। আগে বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কি বলছেন, যে আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে, ইয়াসুবুদ্দাহরা জামানাকে গালি দেয়, লন্ডপন্ড করে দেওয়া যে বলা হইলো, এটি আল্লাহকে গালি দেওয়া হইলো, আল্লাহ সম্পর্কে বেয়াদবি করা হইলো। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত দিনকে পরিবর্তন করে থাকি, সুতরাং সবকিছুই আমি আল্লাহ করে থাকি, এই কথাগুলি আল্লাহকে বলা হইলো। জায়েজ নয় সব কথাবার্তা লিখা বলা প্রচার মাধ্যমে পেশ করা, জায়েজ নয় এগুলি। জি, সুন্দরবন বাংলাদেশের হেফাজত করেছে, এটা বলার উদ্দেশ্য? ঢেকে রেখেছে মানে ঘূর্ণিঝড় থেকে বাঁচিয়েছে, দেখছেন সব কিছু হচ্ছে। এ কি বলা হয়? বস্তুবাদ, এর নাম হচ্ছে বস্তুবাদ। জি, মানে বস্তুর উপর ভরসা করা, আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই। জি, আহাজারি করে কান্না করা জায়েজ না, যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন তারা কান্নাকাটি না করে তাদের জন্য আল্লাহর কাছে গুনাহাতার মাফের দরখাস্ত করেন, আল্লাহর কাছে কিছু নেক আমল করেন, যেগুলো সাদকা খায়রাত রয়েছে অথবা এই ধরনের ভালো কাজ যেগুলি রয়েছে, বিদাতি কাজগুলি নয়, ওই চল্লিশা করা আর কোরআন খানির জন্য হুজুরদেরকে ভাড়া করে নিয়ে আসা, হাফিজদেরকে, এই সব বিদাতি কাজ নয়, কারণ বিদাতি কাজ আবার আল্লাহর গজবকে ডেকে নিয়ে আসবে। জি, আল্লাহকে দোষারোপ করা হয়েছে বিভিন্ন এই কথাগুলিতে, এই কথা বলতে চাইছেন, সবগুলি হারাম কাজ এবং এগুলি আরেক গজবের কারণ আল্লাহর। কি প্রশ্ন আপনার? না, জায়েজ না, জায়েজ না, এবং ওইখানে আওকাফের পক্ষ থেকে মিনিস্ট্রি, আওকাফ মিনিস্ট্রি থেকে নিষেধ আছে, কিছু আমরা জানি না, জাহেল মূর্খ যারা করে থাকে, আমার যতটুকু জানা আছে এটা নিষেধ আছে ফরজ নামাজে। যে কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত, যে যোগ্য লোকই পাওয়া যাবে না। আজকাল তো এমন এমন মসজিদে যাবেন যে খুঁজা হয় দাড়িওয়ালা লোক আছে কিনা, এইদিকে দেখা হচ্ছে বলি দিতে, আরে দাড়িওয়ালা লোক পাওয়া যায়, এমামতি যেন দাড়িওয়ালা লোক খুঁজবে, একটু লেভেল দরকার নামাজ পড়াবার জন্য, লেভেলই পাওয়া যায় না, মাঝে মাঝে বিনা দাড়ির লোকই এমামতি করছে ভালো ভালো মসজিদে, এই কিয়ামতের লক্ষণ। এই যে এত দ্রুত বেগে যে ইসলামের উল্টো দিকে মানুষ চলছে, যে 20-25-50 বছর মধ্যে কি হবে আল্লাহ পাক জানে, আল্লাহ পাক জানে কি হবে দুনিয়ার অবস্থা। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।